বন্দে গুরুপদ্বন্দ্বম ভক্তবৃন্দসমন্বিত শ্রীচৈতন্য প্রভু বন্দে নিত্যানন্দসহোদিতম শ্রীনন্দনন্দন বন্দে রাধিকা চরণোদয়ম গোপীজন সমাযুতম বৃন্দাবন মনোহর বাঞ্ছাকল্পতরুবশ্চ কৃপাসিন্ধুবেবচ পতিতানং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তি গিরিম যত কৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম বৃন্দাবই তুলসীদেব বৈ পিয়াবৈ কেশবশ্চ কৃষ্ণভক্তিপদে দেবী সত্যবত্যয়ী নমো নমঃ নারায়ণ নমস্কৃত নরং চৈব নরোত্তমম দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়ো মুদীরয়ে সংকীর্তনে কৃষ্ণ কথোপদেশে গৌরীপত্রস্য প্রকাশনে চ সদানুরক্ত গুরুভক্তিযুক্ত ভক্তিপ্রমদাখ্য জগদ্বরেণ ধৈর্যম সদা পরিভবগ্নমভীষ্টদোহম তীর্থাস্পদম শিব বিরিঞ্চনুতম শরণ্যম ভীতাতিহম পনুতপাল্লভবদ্বীপোথম বন্দে মহাপুরুষতে চরণারবিন্দম ত্যক্তা দুস্তজ্জ সুরেপসি তরাজ্জলক্ষ্মীম ধর্মীষ্টার্য বচসা জদগাদরঙ্গম মায়ামেঘ দৈতপ্সিতম বধাবদ বন্দে মহাপুরুষতে চরণারবিন্দম ইৎপাদপল্লবনখচন্দমণিছটা বিস্ফুজিত কিমি গপবধু স্বদর্শি পূর্ণাগরসারমূর্তি সারাধি কামি কদা কৃপা শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীঅদ্বৈত গদাধর শিব সদি গৌরভক্তবৃন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীঅদ্বৈত গদাধর শিব সদি গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম রাম রাম হরে আজানুলম্বিত ভুজৌ কনকাবদাত সংকীর্তনৈকপিতরো কমলায়তাক্ষ ভীষাম্বরো দ্বিজবরো যুগধর্মপালো বন্দে জগৎপ্রিয় করো করুণাবতারো হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে নমামি গঙ্গে তব পাদ পঙ্কজম সুরাসুরৈর্বন্দিতো দিব্যরূপম ভুক্তিং চ মুক্তিং চ দদাসি নিত্যম ভাবানুরূপেণ সদা নরানাম গঙ্গাতরঙ্গরমণীয়জটাকলাপম গৌরী নিরন্তর বিভূষী তোমাম ভাগম নারায়ণ প্রিয়মঙ্গমদাপহারম বরাণসীপুরপতি ভজবীশনাথম বাগীষযশ্বদনে লক্ষ্মীর্যশ চ বক্ষসি যস্যাস্তি হৃদয় সম্বিহ ত্বম নৃসিংহমহম ভজে। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম রাম হরে। যথা তরল মল নিষেচনে নতিপন্তি তৎস্কন্ধ ভুজোপসাকা প্রাণোপহারশ্চ যথেন্দ্রিয়াণি তথৈব সর্ব অর্হণম উচ্যতেজ্যা। যথা তরল মল নিষেচনে নতিপন্তি তৎস্কন্ধ ভুজোপসাকা প্রাণোপহারশ্চ যথেন্দ্রিয়াণি তথৈব সর্ব অর্হণম অর্হণম উচ্যতেজ্যা। শিশির ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরকে প্রশ্ন করা হয়েছিল, ভগবানকে কি এই জন্মেই লাভ করা যায়? শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদকে প্রশ্ন করা হয়েছিল, ভগবানকে কি এই জন্মেতে লাভ করা যায়? শিল সরস্বতী ঠাকুর বলেছিলেন, হ্যাঁ, এই জন্মেই লাভ করা যায়, ভগবানকে এই জন্মেই লাভ করা সম্ভব হয় যদি সদ্গুরুর চরণ আশ্রয় করে সর্বাঙ্গীনভাবে তার আজ্ঞা পালন রূপী গুরু সেবা করা যায়। এইভাবে সদ্গুরুর অনন্য সেবা দ্বারা ইহজন্মে এই জন্মেই ভগবত চরণ প্রাপ্ত হওয়া যায়। কিন্তু বদ্ধজীবের পক্ষে প্রায় একটা অসম্ভব হয়ে যায়, গুরুচরণ আশ্রয় করে সঠিকভাবে গুরুচরণকে গুরুচরণের তত্ত্বকে উপলব্ধি করা, একান্তভাবে আশ্রয় গ্রহণ করা বদ্ধজীবের পক্ষে সম্ভব হয় না। যদি হতো তাহলে এই জন্মে সদ্গুরু প্রাপ্তি যে জন্মে হলো সেই জন্মেই ভগবত লাভ, ভগবত প্রাপ্তি হয়ে যায়। আমি এ কথা আগেও আলোচনা করেছিলাম, সদ্গুরু চরণ প্রাপ্তি আর সদ্গুরু চরণের থেকে যেসব মন্ত্র আমাকে তিনি দেন, কৃষ্ণ মন্ত্র বিষ্ণু মন্ত্র ভগবত সংক্রান্ত যে মন্ত্র আমাকে তিনি উপদেশ দেন, যিনি সদ্গুরু সিদ্ধ মহাত্মা, তার মন্ত্রের মধ্যেই কৃষ্ণ লুকিয়ে রয়েছেন, তার মন্ত্রের মধ্যেই কৃষ্ণ লুকিয়ে রয়েছেন। অর্থাৎ তিনি আমাকে যদি মন্ত্র উপদেশ করেন, চরণে আশ্রয় দিয়ে মন্ত্র উপদেশ করেন, তাহলে মন্ত্র উপদেশের সঙ্গে সঙ্গেই তিনি কৃষ্ণকে আমাকে দিয়ে দিয়েছেন। মন্ত্র দেওয়া মানে কৃষ্ণকে দিয়ে দিয়েছেন। কিন্তু বদ্ধজীব বদ্ধ অবস্থায় সেসব অনুভব করতে পারে না। আর যতক্ষণ পর্যন্ত, আমি পূর্বে উদাহরণ দিয়েছিলাম, ভজন করতে করতে যতক্ষণ পর্যন্ত তার পরিপক্ক অবস্থা না আসে ততক্ষণ পর্যন্ত অনুভব করতে পারে না, গুরুপাদ পদ্ম আমাকে যে মন্ত্র দিয়ে দিয়েছিলেন সেইটি কৃষ্ণ, এটা আমি এতদিন বুঝিনি। যেই মন্ত্র সেই কৃষ্ণ, এটা অনুভব করতে পারেনি বদ্ধজীব, পারে না। এই জন্মে ভগবত লাভের জন্য যে যে পদ্ধতির কথা আমি বিগত দিনেতে সময়ে সময়ে উল্লেখ করেছি, যাদের মধ্যে সত্যি সত্যি ভগবানের কাছে ফিরে যাওয়ার ইচ্ছা, ভগবানের নিত্য সেবায় যাদের যাওয়ার ইচ্ছা থাকে, তারা অবশ্যই সেই সেগুলো পালন করবেন। শ্রীল ধ্রুব মহারাজের সম্বন্ধে আজকে সকালে আলোচনা হচ্ছিল। আমি যে শ্লোকের কথা প্রথমেই উত্থাপন করলাম সেটা একটু স্পর্শ করা ভালো। শ্রী শ্রী নারদজি মহারাজ বলছেন, যথা তরর মূল নিষেচনেন তিপ্পন্তি তৎস্কন্দ ভুজৌ উপশাখা প্রাণোপহারশ্চ যথেন্দ্রিয়াণি তথৈব সর্ব অর্হননম অচ্যুতেজ্যা। নারদজি মহারাজ বলছেন, যেমন একটি বৃক্ষের মূলেতে জলসেচন করলে সেই জল বৃক্ষের লতা পাতা শাখা প্রশাখা বিভিন্ন জায়গায় ব্যাপ্ত হয়ে যায় এবং সেই বৃক্ষে পরিপুষ্টি লাভ সম্ভব হয়। কিন্তু বৃক্ষের ডালপালায় পাতায় জল দিলে কোনো লাভ হয় না, যত্রতত্ত্ব জল দিলে লাভ হয় না। যেমন মূলেতে জল দিলে সর্বসমাধান হয়ে যায়, সেরকম ভগবান বিষ্ণু ভুবনদ্রুম সকালেও বলেছি, তার চরণে যদি কেউ ভক্তি লাভ করে তার দ্বারা সমস্ত জগৎ পরিতৃপ্ত হবে। ভগবান বিষ্ণু অর্থাৎ শ্রীকৃষ্ণের কথা বলছি, তার চরণের ভক্তি করলে সমস্ত কিছু হয়ে যায়। কিন্তু সবার হৃদয়তে এ ধরনের দৃঢ়তা দেখা যায় না। আমরা আসলে ধ্রুব মহারাজের দৃঢ়তা আজকে সকালে লক্ষ্য করলাম। একটা 5 বছরের বালক, তাকে মা বলেছে পদ্ম পলাশ লোচনের আরাধনা করো, যত দুঃখ আছে সমস্ত একমাত্র তার আরাধনা করলেই সমাধান হয়ে যায়, দুঃখ বলে কিছু থাকে না। তিনি জঙ্গলে থাকেন এ কথা জেনে বাচ্চা ছেলেকে কি বলবে, ইচ্ছে করেই বলেছে জঙ্গলে থাকে। সে বাচ্চা মাকে না বলে তিনি জঙ্গলে চলে গেছেন। ধ্রুব মহারাজ 5 বছর বয়সে ছোট্ট বালক, জঙ্গলে গিয়ে তিনি সেখানে ভগবানকে অন্বেষণ করছেন। আমাদের জীবনটা একটা সমীক্ষার মধ্যে আসা দরকার, আমরা কি ভগবানকে প্রাপ্তির জন্য কোনো অন্বেষণ করছি কি না। আমরা ভগবানকে প্রাপ্তির জন্য সত্যি সত্যি কোনো অন্বেষণ করছি কি না, এ ধরনের একটা আত্মসমীক্ষা হওয়া দরকার। তাহলে নিজের সঙ্গে নিজে ধোকাবাজি হয়ে যাবে। যখন সংসার ত্যাগ করে কই ত্যাগী হওয়ার চেষ্টা করেন, তার পেছনে অনেকগুলো কারণ থাকে, তার মধ্যে নরোত্তম সন্ন্যাস, ধীর সন্ন্যাস ইত্যাদি কথার ব্যাখ্যা আমি সময় মতো করব। কাকে ধীর সন্ন্যাস বলা হয়, কাকে নরোত্তম সন্ন্যাস বলা হয়, এইসব ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ যখন তিনি সন্ন্যাস গ্রহণ করেছিলেন সেই সময়ে, সেই দিন যখন তিনি গঙ্গায় স্নান করতে যাচ্ছিলেন সব ভক্তদের নিয়ে, সেই সময় রাস্তায় এই ব্যাখ্যাগুলো করেছিলেন, অদ্ভুত ব্যাখ্যা। তারপর এসে দরজা বন্ধ করে, যেমন রামানুজাচার্যের সন্ন্যাস গ্রহণ করেছেন রামানুজাচার্য, সেরকমভাবে ছিল গৌরকিশোর দাস বাবাজি মহারাজের যে ছবি আছে আলেখ্য, তার থেকে তিনি সন্ন্যাস গ্রহণ করেছিলেন। অতিমর্ত মহাপুরুষদের নকল করতে গেলে লোকে পুড়ে মরে, আর সমালোচনা করতে গেলে ততোধিক পুড়ে মরে, এর মধ্যে কোনো সমাধান নাই। বিভিন্ন কারণে লোকে সংসার ত্যাগ করতে পারে, তার মধ্যে কিছু কিছু বাস্তবিক কারণ আছে, কিছু কিছু অলিক কারণ, কোনো কারণ নেই, আবার তারা সংসারে ফিরে যাবেন। আমরা দেখেছি সন্ন্যাস নিয়ে বেশ গ্রহণ করে কিছুদিন থাকলেন, তারপর সেগুলো ফেলে দিয়ে আবার ঘরে চলে গেল, প্রায়ই এরকম ধরনের অবস্থা দেখা যাচ্ছে। জগতে ভিকিরির সংখ্যা বাড়ছে, জগতে ভিকিরির সংখ্যা বাড়ছে, সাধুর সংখ্যা বাড়ছে না, এই জন্য শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর অত্যন্ত দুঃখিত হয়েছিলেন, চিন্তিত হয়ে পড়েছিলেন। আমরা সমাজেতে ভিকারির সংখ্যা বাড়াতে চাইনি, এটা আমাদের ইচ্ছা ছিল না। আমরা ভারতবর্ষের যে গভীরতম আদর্শ, সেই আদর্শেতে ভগবানকে ভজনের জন্য চেষ্টা করবার জন্য সংসার ত্যাগ করে এসেছি। ভিকারির সংখ্যা বাড়ানো আমাদের উদ্দেশ্য ছিল না, কিন্তু বর্তমানে এরকম ঘটনা ঘটেছে, সাধুর সংখ্যা বাড়ছে না, খুবই চিন্তিত। আর ধ্রুব মহারাজজি, তিনি ক্ষত্রিয় ছেলে, তিনি যে সংসার ত্যাগ করে এসছেন, যখনই কেউ সংসার ত্যাগ করে আসে বা সংসার না ত্যাগ করে যদি ভজনে অগ্রসর হওয়ার চেষ্টা করে, তার লক্ষ্যটা যদি স্থির না হয়, তার টার্গেট, তার লক্ষ্য যদি স্থির না হয়, তাহলে সে কোনোদিনই কৃতকার্য হতে পারবে না। লক্ষ্য স্থির না হওয়া পর্যন্ত কেউ কোনোদিন কৃতকার্য হতে পারেনি আজ পর্যন্ত। ধ্রুব মানে যে লক্ষ্য খুব দৃঢ়, ক্ষত্রিয় ছেলে প্রতিজ্ঞা করেছেন পদ্মপলাশ রসনের সঙ্গে দেখা করবেন, আর তার সঙ্গে কথা বলে সমস্যার সমাধান করবেন, ব্যাস। বাচ্চা ছেলে, তিনি জানেন না সমস্যাটা কী, না বাবার কোলে বসবো, বাচ্চা ছেলে, বাবা বসে রয়েছেন সিংহাসনে, মায়ের কথাতে তিনি শুনেছেন, চলে গেছেন। সেখানে যেভাবে তিনি চেষ্টা করছেন, একটা বাচ্চা ছেলে ভজনের কিছুই জানে না, সে অন্বেষণ করছেন। আমরা কৃষ্ণ অন্বেষণের জন্য সংসার ত্যাগ করেছি এটা ভুলে যাই, এটা মনে থাকেন, আমরা কৃষ্ণ অন্বেষণের জন্য সংসার ত্যাগ করেছি এ কথাটা আমাদের মনে থাকে না। আমরা প্রথমে কৃষ্ণ অন্বেষণের জন্য সংসার ত্যাগ করেছি বলে মনে করি, পরে কামিনী কাঞ্চন অন্বেষণ, অর্থ বিভিন্ন রকম অন্বেষণে ব্যস্ত হয়ে পড়ি। আর গোপিকারা, গোপিকাগণ যখন শ্রী বৃন্দাবনেতে ভগবান শ্রীকৃষ্ণ অন্তর্ধান করেছিলেন, গোপিকাগণ কৃষ্ণ অন্বেষণের জন্য বেরিয়ে পড়েছিলেন গভীর রাত্রে। গভীর রাত্রেতে জঙ্গল থেকে জঙ্গলে তারা ঘুরছেন, কৃষ্ণ কোথায়, হা কৃষ্ণ, হা কৃষ্ণ। ভাগবতে বলছে কৃষ্ণ অন্বেষণ কীভাবে করতে হয়, সেই গোপিকাগণকে দেখলে বোঝা যেত। ভাগবতে বলছেন, বিচিকিউর উন্মত্তক বধ বনাত বনম, উন্মত্তের মতো জঙ্গল থেকে জঙ্গলে কাঁদছেন আর ঘুরছেন, ভগবান কোথায়। গাছপালা, তুলসী, হরিণ, তাদেরকে দেখছেন, তোমরা আমাদের কৃষ্ণকে দেখেছ, এদিক দিয়ে গেছে, এরকমভাবে আমাদের সাধক জীবনও ওই রকমভাবে কৃষ্ণ অন্বেষণ হওয়া দরকার। কৃষ্ণ অন্বেষণ আমাদের ঠিক হয় না, তাই জন্য প্রাপ্তিও হয় না। ধ্রুব মহারাজ দৃঢ় সংকল্প করে এসছেন, ভগবান চিন্তিত হয়ে পড়েছেন, নারদজিকে বলছেন, যাও, বাচ্চা ছেলে কিছুই জানে না, সে জঙ্গল ছেড়ে যাচ্ছে না। নারদজি মহারাজ এসে তাকে বিভিন্ন রকম ভয় দেখালেন, তুমি একটা ছোট ছেলে, এখানে বাঘ ভাল্লুক সিংহ হিংস্র জন্তু জানোয়ার, যখন তখন খেয়ে নেবে, চলে যাও শিগগির, আমি যাব না এখান থেকে, আমি পদ্মপলাস রচনের সঙ্গে দেখা করে তবেই যাব। দেখলে বাচ্চা, তার সরলতা এত ভালো লাগছে। শেষে নারদজি বললেন, তুমি এক কাজ করো, যমুনায় স্নান করে এসো। যমুনায় স্নান করে আসবার পর তাকে কি করলেন, ধ্রুব মহারাজকে তিনি মন্ত্র দান করলেন, ওং নমো ভগবতে বাসুদেবায়। এইরকমভাবে মন্ত্র দেওয়ার পর যখন নারদজি মহারাজ চলে যাচ্ছেন, ধ্রুব মহারাজ বলছেন, গুরুদেব একটু দাঁড়ান, আবার কি হলো, সব তো বলে দিলাম এইভাবে ভজন করবে। বলে ভগ যার মন্ত্র আপনি দিয়ে গেলেন সেই পদ্ম পলাশ লোচন তাকে দেখতে কেমন, আমি কি করে তাকে চিন্তা করব। তখন এসে সেখানে কিছু সুন্দর বর্ণনা করে দিলেন নারদজি মহারাজ। বলছেন সুন্দর বর্ণনা বলছেন এখানে, প্রসাদাভিমুখম সস্যাদ প্রসন্ন বদনে ক্ষণম, প্রসাদাভিমুখম সস্যাদ প্রসন্ন বদনে ক্ষণম, সুনসম সুভ্রুবম চারুকপলম সুরসুন্দরম তরুণম রমণীয়াঙ্গম বরুণোষ্ঠীক্ষণাধরম প্রণতাশ্রয়নম নিম্নম শরণম করুণার্ণবম শিবাস্যাঙ্ক্যম ঘনশ্যামম পুরুষম বনমালিনম শঙ্খচক্রগদা পদ্মৈ রভিব্যক্ত চতুর্ভুজম কিরীটিনম কুণ্ডলিনম কেয়ূরবলয়ান্বিতম কৌস্তুভাভরণগ্রীবম পীতকৌশেয়বাসসম কিরীটিম কুণ্ডলিনম কেয়ূরবলয়ান্বিতম কৌস্তুভাভরণগ্রীবম পীতকৌশেয়বাসসম। এইভাবে বললে তুমি হৃদয় পদ্মের মধ্যে সেই হরিকে তুমি পদ্মপলাশ লোচনকে তুমি দেখতে পাবে, ভজন করতে থাকো। নারদজি মহারাজ ভক্তি জগতের সর্বশ্রেষ্ঠ আচার্য, তিনি যখন ধ্রুব মহারাজজিকে আশ্বাস দিয়ে গেলেন এটা করতে থাকো মন্ত্র, তারপরে ভগবান তোমার হৃদয় দেশে তো দেখা দেবেন। সদ্গুরু বৈষ্ণব এভাবে আশ্বাস দেন শিষ্যকে, যে গুরুপাদ পদ্ম শিষ্যর হৃদয়তে আশ্বাস সঞ্চার করতে পারেন না, ভগবত প্রাপ্তির জন্য উৎকণ্ঠা উৎসাহ, যেটা রূপ গোস্বাইপাদ বলছেন উৎসাদ নিশ্চাদ দৈজ্জা তত্তৎ কর্ম প্রবর্তনাত ইত্যাদি কথা বলেছেন, কিন্তু আমরা এসব আলোচনা করি না, আমরা অনেক বড় হয়ে গেছি তো এসব আলোচনা বন্ধ। উৎসাহ না থাকলে নব নব উদ্যম, এক একটা করে দিন যাবে মনে হবে কালকে আরও উদ্যমের সঙ্গে ভগবানকে আমি ডাকবো, ভজন করব, ভগবানকে প্রাপ্ত করব, খুশি করব, সেবা করব, আমার জীবন সর্বস্ব দিয়ে দেব। এগুলো গল্প কথা, আমরা কিছু ড্রাই ফিলোসফি আলোচনা করতে বসি নাই। অনেকে মনে করেন এরা পুরুষোত্তম মাস কার্তিক মাস, আমরা কিছু দার্শনিক কিছু আলোচনা করব, সময়টাকে কাটাতে হবে, কিন্তু কিছু ড্রাই ফিলোসফি আলোচনা করতে আমি কখনোই বসি না, সময় অপচয় করবার আমার সময় নাই। নারদজি মহারাজ কথা দিয়ে গেলেন তাকে, তুমি মন্ত্র জপ করো বাবা, ভগবানকে হৃদয় পদ্মে লক্ষ্য করতে পারবে। ওং নমো ভগবতে বাসুদেবায় মন্ত্রেণ অনেন দেবস্য কুরিয়াদ্রব্যময়ী বুধ সপর্যাম বিবিধৈর্দ্রব্যৈর্দেশকালো বিভাগবিত সলিলৈ শুচিভিরমাল্যৈর্বন্যৈর্মূলফলাদিভিঃ সস্তাঙ্কুরাংশুকৈশ্চার্চেত তুলসা প্রিয়া প্রভুম। বলে দেখো এই মন্ত্রের দ্বারা অনেন মন্ত্রেণ দেবস্য কুরিয়াদ্রব্যময়ী বুধ, যারা বাস্তব বুদ্ধিমান তারা এই জগৎ থেকে ফল ফুল আদি দ্রব্য অঙ্কুর তুলসী এসব আহরণ করে ভগবানের অহর্নিশ পুজো করে থাকেন। তুমি এর দ্বারা ভগবানের পরিচর্যা করো, আর পরিচর্যা ভগবত যাবত্যহ পূর্ব সেবিতা তা মন্ত্র হৃদয়ের নৈব প্রযুঞ্জান মন্ত্রমূর্তয়ে। এই ধ্যান করবে যত প্রকার পরিচর্যার বিষয় পূর্বে ভক্তগণ নির্দেশ করেছে পূর্বোক্ত দ্বাদশ অক্ষর মন্ত্রের দ্বারা, তৎসমুদয় মন্ত্রমূর্তি ভগবানের প্রয়োগ করবে। করতে করতে দেখবে সেই মন্ত্রই, যেই মন্ত্র সেই কৃষ্ণ, এটা অনুভবের বিষয় হয় না। গুরুপাদ পদ্মে যখন মন্ত্র দেন, সেই মন্ত্র যদি সাধক জপ করতে করতে মন্ত্রের যদি স্বরূপ উপলব্ধি করতে না পারে, তাহলে সেই মন্ত্র নিয়ে কি করলো? যে মন্ত্র সে গুরুপাদ পদ্মের থেকে লাভ করল, সেই মন্ত্রের দ্বারা সে জপ করতে করতে যদি মন্ত্রময় ভগবান যে ভগবানের যদি স্বরূপটাকে উপলব্ধি নাই করতে পারল, তাহলে সে মন্ত্র জপ করে সে কী করল? সিদ্ধ হওয়ার মানেই হলো, যদি কোনো সাধক জীবনে সিদ্ধ হয়, সিদ্ধ হওয়ার অর্থই হলো সে গুরু প্রদত্ত মন্ত্রকে নিজের জীবনে সিদ্ধ করেছে, অর্থাৎ সেই মন্ত্র তার কাছে রূপ ধারণ করে সামনে দেখা দিচ্ছে। এগুলো সিদ্ধ মহাত্মারা আপনাদের বলবেন না, গোপন কথা, সাক্ষাৎ দেখতে পাবে। সে মন্ত্র জপ করতে করতে মন্ত্র সামনে মন্ত্রের অক্ষরগুলো থেকে ভগবান দেখছে। কামদেব সাক্ষাৎ কামদেব তার নখরাবিন্দু থেকে আরম্ভ করে চুল পর্যন্ত সব দেখতে পাচ্ছে। কামদেব গোপাল দাঁড়িয়ে রয়েছেন, কি অপূর্ব তার ভঙ্গি, নখচন্দ্রিমা জ্যোতি, সাড়ে ২৪ অক্ষর যে মন্ত্র বলা রয়েছে সেগুলো সময় মতো চৈতন্য চরিতামৃতে এগুলো আছে। এসব অপূর্ব গুপ্ত কথা, ভগবানের অঙ্গ জ্যোতি চন্দ্রমা, সাড়ে ২৪ চন্দ্রমা আছে কোথায় কোথায় সেটা সমস্ত সাধক কাম গায়ত্রী জপ করতে করতে সব দেখতে পাবে সমস্ত। কিন্তু দুর্ভাগ্য আমাদের আগ্রহ নেই, এইভাবে ভালো করে করতে বলেছেন ভজন। এবং কায়েন মনসা বচসা চ মনোগতম পরিচর্যমান ভগবান ভক্তিমত পরিচর্যয়া, এভাবে করতে থাকো। সেই ছেলে এবার ভজন শুরু করলেন, ভজন শুরু করলে তার ভজনের দ্বারা দেবতারা অতিষ্ঠ হয়ে পড়ল। ধ্রুব মহারাজ যখন এক পদে পৃথিবীর ওপরেতে এক পদে এরম অঙ্গুষ্ঠ রেখে এরকমভাবে এক পা নিচে অঙ্গুষ্ঠ আর এক পাকে আরেক বাহুর সঙ্গে এলিঙ্গন দিয়ে এবং সেখানে কি করছেন, ভজন করছেন এরমভাবে জড়ো করে হাত ঊর্ধ্বমুখে, এক পদাঙ্গুষ্ঠের দ্বারা পৃথিবী যদৈক যদৈক পাদেন স পার্থিব আত্মজস্তস্থৌ তদঙ্গুষ্ঠ নিপীড়িতা মহি, তার দ্বারা পৃথিবী অত্যন্ত ক্লেশপ্রাপ্ত হল, ক্লেশপ্রাপ্ত হল। আর তখন সমস্ত দেবতারা চিন্তিত হয়ে পড়ল, বলে কী ব্যাপার, আমরা ধ্রুব যখন নিঃশ্বাসকে রোধ করে দিলেন, ধ্রুব যখন প্রাণ এবং প্রাণোদ্ধার নিরোধপূর্বক বিশ্বাত্মা বিষ্ণুকে অভিধ্যান করতে লাগলেন, তখন লোকপাল সেই যাবতীয় লোক নিঃশ্বাস রোধ হতে থাকল। ধ্রুব মহারাজ ভগবানকে হৃদয়তে অবরুদ্ধ করে ফেলেছেন ভজনের দ্বারা, তার সঙ্গে নিঃশ্বাসকে শ্বাস রোধ করে ফেলেছেন, এক মনে ভগবানকে ধ্যান করে যাচ্ছেন, নিরবচ্ছিন্ন ধ্যান যেখানে ভগবানের কোনো বিচ্ছেদ নেই। সেই সময় সমস্ত দেবতাগণ সবাই তাদের শ্বাস রোধ হতে আরম্ভ করলো, আমাদের এত কষ্ট হচ্ছে কেন, কি হলো, আমাদের শ্বাস আটকে যাচ্ছে কেন, হে ভগবান শরণাগত রক্ষক আমরা আপনার শরণ গ্রহণ করলাম রক্ষা করুন। ভগবান বললেন, কোনো চিন্তা নেই, তোমরা যাও, এক বালক যে বালক তোমাদের যে বালক থেকে তোমাদের এই শ্বাসরোধ হয়েছে সে সংযুক্ত চিত্তে আমাকে ধ্যান করছে, আমাকে হৃদয়তে বেঁধে ফেলেছে আর তারপর শ্বাসরোধ করেছে, তাই জন্য বিশ্বাত্মা আমি, তাই জন্য তোমাদের কষ্ট হচ্ছে। তাকে দুষ্কর তপস্যা থেকে, দুরূহ তপস্যা থেকে আমি তাকে নিবৃত করছি, তোমরা যাও শিগগিরই আমি তাকে দুরূহ তপস্যা থেকে আমি নিবৃত করছি, তোমরা ভীত হইও না, সধামে গমন করো। ভগবান বললেন, মা অভীষ্ট বালম তপসো দুরত্তয়ান নিবৃত্ত ঈশে প্রতিয়াত সধাম ইতোহি ব প্রাণ নিরোধ আসিদ ঔত্থানপাদির ময়ী সঙ্গতাত্মা। আমার সঙ্গে একতা প্রাপ্ত হয়েছে, আমাকে হৃদয়তে ধরে ফেলেছে আর শ্বাসরোধ করেছে, নিরোধপুর ভজনে নিরত যাও, ভয় পেও না, যাও নিজের ধামে চলে যাও, আমি ব্যবস্থা করছি। আশ্চর্য ব্যাপারে আমাদের যত পুরাণ আদি আলোচনা করবেন তাতে দেখা যায় ভগবান ভক্তকে দর্শন দিতে আসেন। সব জায়গায় লেখা আছে ভগবান ভক্তকে দর্শন দিতে আসেন সন্তুষ্ট হয়ে, কিন্তু দিশিল ধ্রুব মহারাজের ক্ষেত্রে ঠিক বিপরীত। ধ্রুব মহারাজের কাছে এই কথা বলা নেই, ভগবান ধ্রুব মহারাজকে দর্শন দিতে এসছেন, বরং ঠিক উল্টো। ভগবান বলছেন আমার ভক্ত কেমন আমি দেখতে যাব, ভগবান দর্শন দিতে এসছেন এই কথা বলেন, বলছে আমার ভক্তকে আমি দেখতে যাব, এই কথাটা একমাত্র ধ্রুব মহারাজের জন্যই প্রযোজ্য হয়েছে। এখানে ভগবান নানান রকম ভজন করেছেন, সে এক এক দিনে খাওয়া বন্ধ করে প্রথমে জল পান করে প্রথমে তিনি পাতা পড়ে গেলে বদ্রী ফল সাত দিন অন্তর অন্তর, তারপরে একুশ দিন অন্তর, এইভাবে বিভিন্ন রকমভাবে বলছেন, বলছেন প্রতি তৃতীয় দিবসে মাত্র একটা কপিত্ব ফল ও বদ্রী ফল ভজন করে কোনো প্রকারের স্বরযাত্রা নিবেদন কর, ষষ্ঠ দিনে প্রতি ষষ্ঠ দিনে, তারপর আন প্রথম মাস চলে গেল, প্রতি ষষ্ঠ দিনে বৃক্ষ থেকে স্বয়ং প্রতিতে যে শুকনো পাতা সেগুলো চিবিয়ে খেয়ে জীবনযাপন করতেন। এইভাবে দ্বিতীয় মাস যাপন করলেন, তৃতীয় মাসে প্রতি নবম দিনে মাত্র জল মাত্র পান করতেন, একটু জল। সমাধি যোগে উত্তম স্বরূপ ভগবানের সাধনায় নিযুক্ত হলেন, সাধনায় নিযুক্ত হলেন। চতুর্থ মাসেতে তিনি শ্বাসজয় করে প্রতি দ্বাদশ দিনে বায়ু ভক্ষণ করতেন, বায়ু ভক্ষণ করে ব্যাস এক নাগারে ভজন করে যাচ্ছেন। পঞ্চম মাসে জিত প্রাণ হয়ে গেলেন, প্রাণকে জয় করে নিলেন এবং নিপনন্দন এক পদে স্থানু একবারে পাথরের মতো এক জায়গায় নিশ্চলভাবে ধন্যময় হয়ে সেই পরব্রহ্মে ধ্যান করতে লাগলেন। শব্দাদি ভূতের চক্ষু আদির ইন্দ্রিয়ের বিশ্রাম স্থান মনকে সর্বপ্রকারে বিষয় থেকে হৃদয়ের মধ্যে আকর্ষণ করে কেবল মন আর হৃদয়কে এক করে দিলেন। বোঝা গেল না কথাটা, যেটা রাধারানী বলেছিলেন ভগবান শ্রীকৃষ্ণকে যখন যখন যজ্ঞক্ষেত্র থেকে ছিলেন, সেখানে কোথায় সূর্যপরাগ উপলক্ষে কুরুক্ষেত্রে, সেখানে রাধারানীর সঙ্গে যখন দেখা হয়েছিল তখন কৃষ্ণকে বলছেন, আনের হৃদয় মন মোর মন বৃন্দাবন মনে মনে এক করি মানি, তাহা তোমার চরণোদয় যদি যদি করাহ উদয় তবে মোর পূর্ণ কৃপা, তবে তোমার পূর্ণ কৃপা মানি। অনন্য লোকের মন আর হৃদয় আলাদা, হৃদয়তে এক জিনিস আছে মন আলাদা। রাধারানী বলছেন আমার মনেতে আর বৃন্দাবনেতে পার্থক্য নেই, যেটাই মন সেটাই বৃন্দাবন, সমস্ত মন জুড়ে বৃন্দাবন আসন পেতে বসে রয়েছে আর সেখানে অধিষ্ঠিত আছে একমাত্র স্বামী তুমি, আর কোনো দ্বিতীয় আমার চিন্তা নাই। আনের হৃদয় মন মোর মন বৃন্দাবন মনে মনে এক করি মানি, তাহা তোমার চরণোদয় যদি করা উদয় তবে তোমার পূর্ণ কৃপা মানি, তবে তোমার পূর্ণ কৃপা হয়েছে বলে আমি মানি। এখানে আমরা দেখলাম ধ্রুব মহারাজ মনকে আর হৃদয়কে এক করে দিয়ে ব্যাস শ্বাস জয় করে নিপীড়িত হয়ে পৃথিবী একেবারে টলমল করছে, যাবতীয় লোক শ্বাস রোধ হয়ে যাচ্ছে। আমরা দেখলাম তারপর ষষ্ঠ মাসে চেয়েই ভগবানকে জয় করে ফেললেন, পঞ্চম মাসেতে হৃদয়তে জয় করলেন, ষষ্ঠ মাসেতে ভগবান দেখা দিলেন, তাহলে ছ মাসের মধ্যে ভগবানকে লাভ করেছেন। একটা বাচ্চা ছেলে ছ মাসের মধ্যে ভগবানকে লাভ করলেন, ভগবান তার কাছে আসতে বাধ্য হলেন। ভগবান যখন তার কাছে এলেন, এখানে লেখা রয়েছে অদ্ভুত কথা যেটা আমি প্রথমেই বর্ণনা করলাম, ধ্রুব মহারাজের ক্ষেত্রেই একমাত্র লেখা রয়েছে যে ত এবং উৎসন্ন ভয়া উৎক্রমে কৃতাবমানা প্রযুজুস্ত্রিবিষ্টবম সহস্র শীর্ষাপি তত গরুড়াত্মতা মধুরবনম ভৃত্য দিদৃক্ষয়াগত। এইভাবে ইন্দ্রিয়াদি সব লোকপালগণ নিজের নিজের জায়গায় চলে গেলেন, আর সহস্র শীর্ষাপি ভগবান অনন্তদেব অর্থাৎ ভগবান সহস্র শীর্ষাপি তত সেই মুহূর্তে গরুড়াত্মতা মধুরবনম ভৃত্য দিদৃক্ষয়াগত। সেই মুহূর্তে ভগবান কী করলেন, গরুরকে সঙ্গে নিয়ে চলো শিগগিরি কোথায় গেলেন, বলছেন ভৃত্য দিদৃক্ষয়া তার ভৃত্যকে অর্থাৎ আমার যে সেবক ধ্রুব তাকে দেখতে গেলেন, দর্শন দিতে গেলেন, এ কথা বলেনি। এরা বলছে তত গরুড়াত্মতা মধুরবনম ভৃত্য দিদৃক্ষয়াগত, ভৃত্যকে দেখাব যেন আমার ভক্তরা কেমন আয়, এই যে ছোটো ভক্ত আহা কেমন, একে দেখতে যাই। ভগবান চলে এলেন, এসে দেখছেন আমি সামনে দাঁড়িয়ে রয়েছি অত চোখ খুলছে না, চুপচাপ রয়েছি, কারণ চোখের ভেতরে তো হৃদয় ভগবানকে দেখছেন, আর চোখ খোলার কোনো প্রশ্ন নেই। ভগবান চিন্তা করলেন যতক্ষণ আমি ভেতরে ও দর্শন পাবে ততক্ষণ আর চোখ খুলবে না, আর জানতেও পারবে না আমি এসে গেছি সামনে। তখন কী করলেন ভগবান, চালাকি করলেন, একটু ভেতর থেকে দর্শন বন্ধ করে দিলেন। যেই ভেতরে দর্শন করে এতক্ষণ দর্শন দিয়েছে, কী হলো দর্শন হচ্ছে না কেন, তাকিয়ে দেখলেন যাকে ভেতরে সে সামনে দাঁড়িয়ে রয়েছে, ভগবান হাসছেন। তিরোহিতম সহসৈব উপলক্ষ বহিঃ স্থিতম তদবস্থম দদর্শ, সামনে দেখলেন ভগবান জানে, আনন্দে আপ্লুত হয়ে কাঁপতে থাকলেন, কি বলবেন, প্রণাম করবেন কি বলবেন, বাচ্চা একটা বালক তার কোনো ভাষাও নেই, একটা বালক তার ভাষাও তো নেই, কী বলবে ভগবানকে, সে তো একবারে মনে হচ্ছে যেন মানে ভগবানকে চোখের দ্বারা আলিঙ্গন করে ভেতরে প্রবেশ করে নিতে চাইছেন, যেমন ভালো বস্তু পেলে লোকে জীব দিয়ে চাটতে চায় এম করে, যে চোখের দ্বারা মনে হচ্ছে ভগবানকে চেটে চেটে ভগবানের রূপটা দেখছে, আহা ইরম রূপই কি হয়, জগতের লোক যদি সেই রূপ দেখতে পারত তাহলে আর এই জগতের রূপের জন্য ব্যস্ত হতো না, হতো কি, অপ্রাকৃত ভগবানের এই সব বিলাস যদি অন্তত মন্ত্রজপ করতে করতে হৃদয়তো একটু অনুভব করতো তাহলে বাইরের এই রূপ দর্শনের জন্য তারা, কিন্তু দুর্ভাগ্যের বিষয় তারা পারে না, আর পারে না বলেই সব জলাঞ্জলি দেয়। ভগবান দেখলেন এ কিছু বলতে চাইছে, দৃগ্ভ্যাম প্রপশন প্রপিবন ইভার ইভার্কো হ্যাঁ চুম্বন নিবাসেন ভুজই রিবাশ্লিষণ, চোখের দ্বারা যেন পান করছে, জিহ্বার দ্বারা হ্যাঁ কিছু বলতে চাইছে এ বাক্য কিছু। এইভাবে তখন ভগবান কী করলেন, কৃতাঞ্জলিন বলছেন তখন সতন সত্বম বিবক্ষন্তম অতদ্বিদম হরির জ্ঞাত্যাস্য সর্বস্ব চ হৃদি অবস্থিত কৃতাঞ্জলিম ব্রহ্মময়েন কুম্ভুনা পস্পর্শ বালম কৃপয়া কপলে। ভগবান দেখলেন কিছু বলতে চাইছে কিছু বলতে পারছে না, তখন সঙ্গে সঙ্গে কী করলেন, সে নিজের যে হাতের যে শঙ্খ সেটাকে তার কোপলে গলদে সে স্পর্শ করলেন। সঙ্গে সঙ্গে এবার অনর্গল বন্যার মতো সাহেব স্তুতি বেরোতে থাকল, স্তুতি বেরোতে থাকলো ভগবানের অনর্গল স্তুতি। যেটা হয়েছিল সেটা সার্বভৌম ভট্টাচার্যের, মহাপ্রভু যখন দর্শন দিলেন কৃপা করলেন, ওঠো সার্বভৌম, সার্বভৌম এই রূপ দর্শন করে সহ্য করতে পারলেন, মূর্ছা গেলেন, নিজে হস্তস্পর্শ করে বললেন সার্বভৌম ওঠো কি হলো, হস্তস্পর্শে জেগে উঠলেন, জেগে উঠে সঙ্গে সঙ্গে স্তোত্র বলতে আরম্ভ করে, শত শ্লোক ঝঞ্ঝাবাতের মতো ঝড় বইছে। মহাপ্রভু বলেছিলেন সার্বভৌমকে, শত শ্লোক করি তুমি যে কইলে স্তবন, যেজন করিবে ইয়া স্তবন পাঠন সেজন আমাকে অবশ্যই লাভ করবে। তুমি এই যে ঝঞ্ঝাবাতের মতো শত শ্লোক করে আমাকে স্তব করলে, বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগ শিক্ষার্থমেকম পুরুষ পুরাণ শ্রীকৃষ্ণ চৈতন্য শরীরধারী কৃপাম্বুধিরস্তমহম প্রপদে, সমানে অনর্গল স্তব করছেন। আমাদের এই ধ্রুব মহারাজ আজ তার গল এই গণ্ডদেশে শঙ্খ কম্ব দিব্য সঙ্গ স্পর্শ করাতে তিনি স্তব করছেন। যো অন্তঃ প্রবিশ্য মম বাচমি মাম প্রসূপ্তাম সঞ্জীবয়তি অখিল শক্তিধর সধামনা অন্যাংশ্চ হস্তচরণ সবনত্বাগাদীন প্রাণান নম ভগবতে পুরুষায় তুভ্যাম। কি বলছেন, যো অন্তঃ প্রবিশ্য মম বাচমি মাম প্রসূপ্তাম সঞ্জীবয়তি অখিল শক্তিধর সধামনা অন্যাংশ্চ হস্তচরণ সবন ত্বাগাদীন প্রাণান নম ভগবতে পুরুষায় তুভ্যাম। যিনি আমার হৃদয়তে প্রবিষ্ট হয়ে পড়লেন হঠাৎ, আর প্রবিষ্ট হয়ে আমার যে বাক্য বলার ক্ষমতা নেই, মম বাচ মিমম প্রবিশ্য য অন্তঃ প্রবিশ্য মম বাচ মিমম, আমার যে কথা বলবার ক্ষমতাটাকে প্রকাশ করে দিলেন, বাচ মিমম প্রসূপ্তাম, যেটা একবার চাপা ছিল আমার বাক্য বলার ক্ষমতা নেই, আমি কথাই জানি না, বাচ্চা ছেলে, কিছু আমি শিখিনি কীভাবে কোথায় কথা বলতে হয়। সঞ্জীবয়তি অখিল শক্তি সরহ, সঞ্জীবয়তি অখিল শক্তি ধরহ সধামনা, যেন তো সমস্ত শক্তির আধার স্বরূপ, ধাম মানে হচ্ছে তেজ, ধাম মানে হচ্ছে আধার সোর্স, এগুলো মানে যার কৃপাতে যার শক্তি বলে প্রসুপ্ত বাক শক্তিকে কর চরণ ত্বক সমস্ত ইন্দ্রিয়গণকে সঞ্জীবিত করেছেন, যিনি হৃদয়তে প্রবিষ্ট হয়ে আপনি সেই পরম পুরুষ ভগবান, অতএব আপনার চরণে অতএব আপনাকে আমি নমস্কার করি। এইভাবে ধুমহায় অনর্গল স্তব করে যাচ্ছেন, অনর্গল স্তব করছেন। আমি কয়েক শ্লোকের আলোচনা করে খুব অগ্রসর হতো, অনেক জিনিস বাকি আমাদের, ভাগবতী মহাপুরাণ অনন্ত অমৃত সাগর, আমি কুলকিনারা পাই না। যখন যখন যেখানে মাসকালভাবিকে আলোচনা করি সেখানে কোনো কোনো অংশের বেশি আলোচনা, কোনো কম হয়ে যায়, আবার তার পরবর্তীকে অন্য আলোচনা, সেই জন্য প্রত্যেকটা এক মাস দু মাসের আলোচনায় একটা বিশেষতা থাকে, মানে এই মাসের আলোচনার সঙ্গে পরের মাসের আলোচনার অনেক পার্থক্য হয়ে যায়, কেন অনেক অন্য অন্য সব বিষয় চলে আসে। ভক্তি মুহু প্রবহতাম তৈ মে প্রসঙ্গ ভূয়াদনন্ত মহতাম মমলাশয়ানাম, ভক্তি মুহু প্রবহতাম তৈ মে প্রসঙ্গ ভূয়াদনন্ত মহতাম মমলাশয়ানাম, যে অঞ্জসোলবনম মুরুব্যাসনম ভবাধিম নেশে ভবদগুণকথামৃতপানমত। এইভাবে ভগবানকে অনর্গল ভজন করছি, হে অনন্ত দেব, যে সকল নির্মল চিত্ত সাধুপুরুষগণ আপনার প্রতি সতত ভক্তি করে থাকেন, ভক্তিং মুহু প্রবহতাম তৈ মে প্রসঙ্গ ভূয়াদ অনন্ত মহতাম অমলাশয়ানাম, নির্মল চিত্ত পুরুষগণ আপনার প্রতি সতত ভক্তি করেন, সেই সকল মহাপুরুষের সহিত যেন আমার প্রকৃষ্টরূপে সঙ্গ হয়, তাই তো হয়েছে। নারদজি মহারাজ সতত কীর্তন করে তার সঙ্গে সঙ্গ হয়েছে। আমি তাদের সঙ্গ লাভে আপনার গুণকথামৃত সর্বদাই পান করতে পানে মত্ত হয়ে এই দুঃখময় দুস্থ সংসার সাগরকে আমি পার হয়ে যাব। অপূর্ব এইসব কথা ধ্রুব মহারাজ কীর্তন করতে থাকলেন। কীর্তন করার পর সবে কি হলো, ভগবান তাকে আশীর্বাদ করে বললেন, ধ্রুব তুমি আমাকে স্মরণ করেছিলে, আমাকে অত্যন্ত কঠোরভাবে তুমি ভজন করেছো। কঠোর মানে যেন এটা ভাবে না শুকনো, অনেকে কঠোর মানে আবার উল্টোপাল্টা ব্যাখ্যা করে, ভক্তি সঙ্গে ব্যাখ্যা। কেন নারদজি যেখানে তার আচার্য সেখানে কঠোর মানে শুষ্ক বৈরাগ্য নয়, এই কথাটা বলে দিলাম, এ অনেক কথা আছে। কঠোর মানে দৃঢ়তার সঙ্গে করেছো, এইটাও কঠোরতার মানে। শুষ্ক ভজনের দ্বারা বৈরাগ্যের দ্বারা কখনো ভগবানকে লাভ করা যায় না। বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগ, বৈরাগ্য কখন বিদ্যা হয় আর বৈরাগ্য কখন অবিদ্যা হয় এই কথাটা যদি না বোঝায়, মাথায় যদি না ঢোকে সব বৃথা। বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগ শিক্ষার্থমেকম পুরুষ পুরাণ, ঠিক আছে, কিন্তু বৈরাগ্যটা কখন বিদ্যা হয় আর কখন অবিদ্যা হয়? বলে বৈরাগ্যটা যখন এরকম পরমহংস গুরুদেব তার আনুগত্যে ভগবানের সরস রূপগুণ পরবস্তুকে দর্শন করে স্বাভাবিকভাবে যখন জড়বস্তুর প্রতি আকর্ষণ চলে যায় সেটাকে বলে বৈরাগ্যটা বিদ্যা। কিন্তু বৈরাগ্য কখন অবিদ্যা হয়? যখন আমি জোর জবস্তি চলে যাই হিমালয়, ঠান্ডা জলেতে নেমে ভয় উগ্র তপস্যা করি, এরকমভাবে আমি জগতের কাছে বিরাট একটা বৈরাগী হয়, কিসের বৈরাগ্য তোমার আছে? কোনো সাধক বাস্তবিক ভক্ত, ভক্ত সাধক আর যারা সিদ্ধি লাভ করেছেন তাদের কথা ছেড়েই দিলাম, বাস্তবিক যারা ভক্তি করেন তারা কখনোই অভিমান করেন না আমি অনেক কিছু ত্যাগ করেছি, তাদের অভিমান নেই। তারা বরঞ্চ লজ্জার সঙ্গে বলে আমি কি ত্যাগ করতে পেরেছি, আমি তো কিছু ত্যাগ করতে পারিনি, ত্যাগের আমার আছেটা কি? বরঞ্চ যা আমার সম্মুখে আসবে ভগবানে অর্পণ করে দেবো, এটা ঠিক। আমি ত্যাগ করেছি, কি ত্যাগ করেছি? আমি ত্যাগ করলে, আমি যে কাপড় চোপড় ত্যাগ করলে ভগবানের কি সুবিধে হলো? আমি খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে ভগবানের কি সুবিধেটা হয়ে গেল? ভগবানের কি সুবিধে করলে তুমি? ভগবান তো এই কথা বলবে, তুমি কাপড় চোপড় ছেড়ে দিলে অলঙ্গ হয়ে থাকো, আর তাতে ভগবানের কি সুবিধে হলো? তুমি ব্যাগরের বাঘের ছাল পড়লে ভগবানের কি সুবিধে হলো? তুমি একবার আহার করলে কি সুবিধে হলো ভগবান? কোনো লাভ হলো না। ওই জন্যই চৈতন্য চরিতামৃতে চৈতন্য দর্শনের আলোকে ভাগবত চিন্তা, যখন বাঘের ছাল পড়েছিলেন, কে কে পড়েছিলেন বলে যা কিছু চৈতন্য চরিতামৃতে আছে, ব্রহ্মানন্দ সরস্বতী মহাপ্রভু তাকে শিক্ষা দিয়েছিলেন, সব কথা কেউ বিচার করে না, খেলো গেলো ঘুরলো হয়ে গেল, এটা শুনলাম একটুখানি, বিচার শক্তি নাই লোকে। মহাপ্রভু দেখিয়েছিলেন সামনে দাঁড়িয়ে রয়েছে ব্রহ্মানন্দ, যখন ব্রহ্মানন্দ ভারতী এসে গেছেন তখন ভক্ত খবর দিচ্ছে গোবিন্দ এই সব ব্রহ্মানন্দ ভারতী এসছেন, তাকে নিয়ে আসবো আপনার কাছে, সে আসতে চাইছে, না না সে গুরুবর্গ আমি তার কাছে যাব, কীরকম শিক্ষা, সাক্ষাৎ ভগবান, সে বলছে সে আমার গুরুবর্গ আমি তার কাছে যাব দর্শন করতে। দেখো দর্শন করতে গেলে, দর্শন করতে গিয়ে সেখানে বলছেন কোথায় ব্রহ্মানন্দ সরস্বতী, বলি তো সামনে দাঁড়িয়ে, এই তোমার সামনে দাঁড়িয়ে, সে দেখছেন বাঘের ছাল পড়ে রয়েছে, থাক অপরকে অপর বলো, কোনো তোমার কাণ্ডজ্ঞান নেই, ইনি কেন ব্রহ্মানন্দ ভারতী হবেন, ইনি কেন বাঘের ছাল পড়বেন? ব্রহ্মানন্দ ভারতী বাঘের ছাল পড়ে মানে উল্টে তাকেই শিক্ষা দিয়ে দিচ্ছেন। তখন সে বুঝতে পারলো যে বাঘের ছাল পড়েছি আমি বৈরাগ্য দেখাচ্ছি, এটা তো দরকার নেই, বরঞ্চ পুণ্ডরিক বিদ্যানিধি এরকম বিষয় সেজে রয়েছে বাইরে, কিন্তু ভেতরে অনন্য ভক্তি, সেটা প্রমাণিত হয়ে গেছিল যখন গদাধর পণ্ডিত দেখেছিলেন, দেখে মুকুন্দকে বললো মুকুন্দকে মুকুন্দ নিয়ে গেছেন, চলো তোমাকে এমন একজন ভক্ত দর্শন করাব। গিয়ে ওখানে যা দেখলো, দেখে বললো তো এসে খারাপ কাজ করলাম, কানে শুনে তো একটু ভক্তি ছিল, যাই হোক এখানে এসে দেখছি এইসব কি, তো এবারে গিলে করা পাঞ্জাবি, ধপধপ করছে চাঁদোয়া, গায়ে ভুড়ভুড় গন্ধ, ফুলের দানি, পানের পিগ, এ কী দেখছি, ভক্তি সংকোচ হলো। মুকুন্দ বুঝতে পারলো এর ভক্তি হচ্ছে না, একে দেখে বুঝতে পারেনি যে এত কত বড় ভক্ত। সঙ্গে সঙ্গে কি করলেন, একটা শ্লোক উচ্চারণ করলেন, বরহা পি রাম নট বর বপু, এই শ্লোক বললেন। বলার সঙ্গে সঙ্গে পুণ্ডরিক বিদ্যান দিয়ে কৃষ্ণ রে বাপ রে করে কাপড় চোপড় ছিঁড়ে বুকটাকে ছিঁড়ছেন, সব কোথায় চলে গেল, কাপড় চোপড় সব ছিঁড়ে। সেখানে টিকাকাররা বলেছেন ভক্তকে বাইরে চেনা যায় না, জনক মহারাজকে চেনা যাবে, গয়না গাঁটি পরে রামবায় রাজদরবারে বসে রয়েছেন, ধুব মহারাজ, প্রহ্লাদ মহারাজ, চেনা যাবে না বাইরে, কার ভক্তি আছে কার নেই এগুলো বাইরে বোঝা যায় না। তাহলে ধুব মহারাজকে বললেন, ধুব মহারাজকে বললেন তুমি, আমি এসে গেছি, তুমি আবার বর প্রার্থনা করো। বলে আমার আর বরের কোনো প্রয়োজন নেই, হ্যাঁ প্রথমে আমি তো ভজন শুরু করেছিলাম, শুরু করার সময় আমার অভিলাষ ছিল যে আপনাকে আমি লাভ করব, আপনাকে দর্শন করব, করে আপনার কাছে কিছু চাইব, কিন্তু এখন আমার তো আপনাকেই পেয়ে গেছি, আর তো কোনো কিছু দরকার নেই, সর্বচাহিদার যে মূল আপনি, আপনাকেই তো পেয়ে গেছি, স্থান অভিলাষিং তপস্থিতম, স্থান অভিলাষ করে তপস্যায় স্থিত হয়েছিলেন ধ্রুব মহারাজ। ত্বাম প্রাপ্তবান দেব মুনিন্দ গুজ্জম কাচন বিনিন্ন কাচন বিচ্ছিন্ন নোপি দিব্যরত্নম, ত্বাম প্রাপ্তবান দেব মুনিন্দ গুজ্জম স্বামীন কৃতার্থস্মি বরম না যাচ্ছে, হে স্বামী আমি কৃতার্থ হয়ে গেছি আর বরের দরকার নেই। ভগবান বলছে তা তো হবে না, আমি এসছি তোমার কাছে, তোমাকে কিছু নিতেই হবে। না প্রভু আমার আর নেওয়ার কোনো ইচ্ছা না, নিতেই হবে তোমাকে। এইভাবে যখন ভগবান বলছেন না তোমাকে নিতেই হবে, আমি এসছি যখন তোমাকে তোমার নিতেই হবে, তখন ভগবান তাকে বোঝালেন তুমি এক কাজ করো, এই সমস্ত রাজ্য রাজধানী সিংহাসন এগুলো তুমি গ্রহণ করবে, কিন্তু তোমাকে এগুলো স্পর্শ করবে না, তুমি এগুলো আমার প্রতিনিধি হিসেবে থাকবে জগতে, তুমি থাকো কত হাজার বছর, ষাট হাজার বছরের মতো ধ্রুব মহারাজ রাজ্য সিংহাসনে বস, তারপর তোমার সময় মতো তোমার বিমান আসবে, তুমি জায়গা মতো আমার চরণ, আমার যে পদ সেটা আর আরোহণ করতে পারবে তুমি, তোমার অসুবিধা হবে না। এদিকে ছেলে নিখোঁজ হয়ে গেছে, পাগলের মতো অবস্থা, উত্তানপাদের অবস্থা খুবই খারাপ, উত্তানপাদ পাগলের মতো অবস্থায়, খাওয়া দাওয়া সব বন্ধ, ঘুম বন্ধ, পাগল হয়ে গেছেন। একটা বাচ্চা ছেলে আমার কোলে উঠতে চাইলো, আমিও কীরকম লজ্জা ধিক্কার আমার নিজেকে, সামান্য স্ত্রীর জন্য আমি তাকে এরকমভাবে দুঃখ দিলাম, আজকে ছেলেটা জঙ্গলে চলে গেছে খবর পেলাম, নিশ্চয়ই তাকে বাঘভাল্লুক খেয়ে নিয়েছে, হায় হায় ভগবান আমার মতো অকরুণ কেউ নেই, আহা ধিক্কার দিচ্ছে। এই সময় হঠাৎ একজন এসে খবর দিলেন যে রাজন ছেলে, আপনার ছেলে আসছে, আমার ছেলে আসছে, সঙ্গে সঙ্গে পাগলের মতো উঠে দৌড়াচ্ছেন সমস্ত তাকে ফিরিয়ে আনবার জন্য। ধ্রুব মহারাজ ফিরছেন জঙ্গল থেকে অক্ষত অবস্থায়, তাকে বাজনা দিয়ে বৈদিক মন্ত্র সমস্ত রাস্তাঘাট সমস্ত পরিমার্জন করেছেন, প্রত্যেকটা বাড়ি দ্বারে দ্বারে কলা বৃক্ষ রোপণ করেছেন, মঙ্গল ঘট, তাকে বিভিন্ন শয্যায় পুরো নগরকে মণ্ডন করে দিলেন, ছেলে আসছে আমার, সঙ্গে সঙ্গে তাকে উপহার দিয়ে দিলেন। যখন ফিরে এলেন একটা খুব খুব মঙ্গলময় কথা আপনারা মনে রাখবেন, সেটা হচ্ছে যার ওপর ভগবান প্রসন্ন থাকেন তার বিরোধিতা করতে গেলে কাউর মঙ্গল হয় না, যার ওপর ভগবান প্রসন্ন যাকে কোনো মতেই আটকাতে পারবেন, যিনি জগতের কাউরই কোনো অমঙ্গল করেন না তাকে অকারণে শত্রু মনে করা, এর মতো দুর্ভাগ্য আর কিছু নাই। সবচেয়ে বেশি দুর্ভাগ্য হলো এইটা। এই জন্য এইখানে একটা সুন্দর কথা, এটা চিরকাল মনে রাখতে হবে, সেটা কি না, যস্য প্রসন্ন ভগবান গুণৈর মিত্তা দিবীর হরি তস্মৈ নমন্তি ভূতানি নিম্ন মাপ ইব স্বয়ং। যার উপরে ভগবান স্বয়ং প্রসন্ন, তাকে দেবতাগণ সমেত যত আধিকারিক দেবতা আছে তারা মাথা নোয়াতে বাধ্য। যেখানে স্বয়ং ভগবান তাকে কৃপা করেছেন তখন আর দেবতাগণ সব তার সাহায্য করবে, যত দেবতা আছে সব পেছনে পেছনে থাকবে, তার যেন কোনো অসুবিধা না হয়। যত দেবতাগণ আছে সবাই সাহায্য করে, তসমই নমন্তি ভূতানি, তাকে সবাই তার কাছে মাথা নিচু করে, যেমন তসমই নমন্তি ভূতানি, তার কাছে বাদ কিছু থাকে না, বড় বড় সব ব্যক্তি তারা মাথা নিচু করে। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ যখন ছিলেন, পরবর্তীকালে যেসব পরম মাধব গোস্বামী মা, বড় বড় সব মহাপুরুষ, তাদের সামনে কত বড় বড় লোক এসে মাথা নিচু করেছিলেন। কী জন্য? এই যে এই কারণ বলছেন, তসমই নমন্তি ভূতানি নিম্ন মাপ ইব স্বয়ং। যেমন জল কখনো ঊর্ধ্বগতি হয় না, জল যেখানেই পড়বে সবসময় সে নিম্নগতি লাভ করবে। জল পড়ে গেলেই খালি খুঁজবে কোথা দিয়ে নিচের দিকে যাবে, জলের ধর্মই তাই। সেরকম যার প্রতি ভগবান স্বয়ং প্রসন্ন, তার প্রতি সমস্ত জগৎ আর কোনো বিদ্রোহ করতে পারবে না, করলেই তার বিপদ। তার প্রতি আর কি এই ধরনের অনেক শ্লোক আছে সুন্দর, এসব পরে আমি আলোচনা করব, অল্পের ওপর আমি ছেড়ে দিচ্ছি, উপায় নাই। দৃঢ়ভাবে আলিঙ্গন করে রাজা পাগলের মধ্যে কাঁদতে কাঁদতে গিয়ে ধুবোকে কোলে নিয়ে চুম্বন করছেন, আদর করছেন, মস্তক শুঁকছেন। তাকে নিয়ে ব্রাহ্মণ আদি সব বৈষ্ণব সাধুগণকে নিয়ে ফিরলেন, বিরাট আনন্দ উৎসব হলো। আহা, মানে কল্পনা করা যায়। ধ্রুব মহারাজ যখন সেখানে পিতার ভালোবাসা পেলেন, ভগবানের সঙ্গ হয়ে যাওয়ার পথে ভগবানের যেহেতু দর্শন, যে মা যা বলেছিল তাই হলো। ভগবত দর্শন হলে আর কিছু অপ্রাপ্ত থাকে না। সঙ্গে সঙ্গে বাবাও অনুকূল হয়ে গেল, যে মাটা এত বদমাইশি করেছিল সেও আর কিছু সেরকম কিছু করতে পারছে না। কিন্তু একটা ঘটনা ঘটল। কি ঘটনা? ধ্রুব মহারাজ এখন রাজধানীতেই আছেন, বাবার আদর পান, সব কিছুই পান, বাবাই এখন রাজা আছেন। হঠাৎ হলো কি, উত্তম জঙ্গলে চলে গেল গিয়ে শিকার করতে, কেন ক্ষত্রিয়দের শিকার করবার একটা ব্যবস্থা আছে, শাস্ত্র অনুমোদন করেছেন। শিকার করতে গিয়ে সেখানে গুজ্জকদের সঙ্গে লড়াই আরম্ভ হয়ে গেল। যক্ষ জাগে, ভগবান শঙ্করের যারা পরিকর, যারা অলকাপুরীতে থাকে, তাদের সঙ্গে বিরাট লড়াই হয়ে গেল, ঝগড়া। ধ্রুবের না জঙ্গলে সে গেছে, জঙ্গলে গিয়ে কোনো কারণে তাদের সঙ্গে লড়াই হতে গিয়ে মারা গেছে। কে? উত্তম। উত্তম মারা যাওয়াতে ভাইয়ের প্রতি ভাতৃবৎসল ধ্রুব মহারাজ চিন্তা করলেন, আমার ভাইকে মেরে ফেললো এই গুজ্জকগণ, যক্ষগণ, আমি দেখে নেব, মানে ভাইকে মেরে ফেলেছে। সঙ্গে সঙ্গে ক্ষত্রিয় স্বভাব সঙ্গে সঙ্গে ছুটলেন, সঙ্গে সঙ্গে জঙ্গলে গিয়ে সেখানে কি করলেন, গুজ্জকদের সঙ্গে তার বিরাট লড়াই হয়ে গেল। এত লড়াই, হাজারে হাজারে গুজ্জক মারা গেল, সমস্ত কিছু। তারপরে গুজ্জকদের মধ্যে কেউ কেউ পালালেন, কেউ কেউ বাণবিদ্ধ হয়ে পড়ে পড়লেন, অনেক কষ্ট। ধ্রুব মহারাজকে অনেক কষ্ট পেতে হলো, বিভিন্ন রকম বাণ বর্ষা হচ্ছে। পরে গুজ্জকের তরফ থেকে একটা অদ্ভুত মায়া বিস্তার করলো। কীরকম বলছে, বড় বড় পাহাড় পর্বত ভেঙে ভেঙে পড়ছে, রক্তের ধারা পড়ছে, ছিন্ন মস্তক, গলা কেটে কেটে কোথায় কে পড়ে যাচ্ছে, সব গলা কাটা কাটা মানুষ, এইসব দেখতে আরম্ভ করলো। ক্ষত্রিয় ধর্ম স্বভাববশত ধ্রুব মহারাজ ক্ষণিকের জন্য, অল্প সময়ের জন্য, ক্ষত্রিয় স্বভাববশত ভাইকে যেহেতু মেরে পেয়েছে, ভাইয়ের বাৎসল্যবশত ভগবত চরণের চিন্তা থেকে কিঞ্চিত সরে গেছেন, যাওয়ার সঙ্গে সঙ্গে এইগুলো হয়েছে। এগুলো কিন্তু হতো না যদি ভগবত স্মৃতিটা পুরোপুরি থাকত। ভাইকে মেরেছে, ভাই বা ভক্তবৎসল, এই ভাতৃবৎসল, একে ক্ষত্রিয় স্বভাব, স্বাভাবিকভাবেই যুদ্ধ করা, প্রতিবাদ করা ক্ষত্রিয় স্বভাব, তাই তিনি গেছেন। পরে এইসব কথাগুলো পরে বোঝানো হবে তাকে। এইবারে যুদ্ধ করতে করতে কি হলো, বহুত মারামারি হলো, মারা গেল অনেক। আর যখন ধ্রুব মহারাজের সম্মুখে এই রকমের মায়া আবির্ভূত হলো, তখন হরিস্মৃতি সর্ব বিমোদ বিপদ বিমোক্ষণম, তখন তাকে স্মরণ করিয়ে দেয়া হলো, স্মরণে এলো যে ভগবানের স্মরণ হলেই সমস্ত এইসব কেটে যাবে, তাই হলো। তখন পরে দেখা গেল মনু মহারাজ চলে এলেন ওপর থেকে তাকে বোঝাবার জন্য, নাতিকে বললেন, বাবা এই জগতে কে কাকে মারে বলো তো। যুদ্ধস্থলে আগমন করে মনু বোঝাতে আরম্ভ করলেন, তুমি যে ক্রোধ বশবর্তী হয়ে এই সকল নিরপরাধ গুজ্জককে তুমি নিহত করলে, এরা নিষ্পাপ, এতে তোমার তো ক্রোধের কোনো প্রয়োজন ছিল না, তুমি তো ভগবানকে লাভ করেছো, ক্ষত্রিয় স্বভাববশত তুমি একটা কি করলে এটা, না আসমাত কুলোচিতম তাত কর্মৈর তৎ সদ্বিগর্হিতম, সাধুদের এটা তো শোভা পায় না, আর আমাদের কুলেতে তুমি জন্মেছ, কুলের কত শোভা, সেখানে তুমি ভুল করলে তুমি। এইভাবে তাকে বোঝালেন, নায়ম মার্গো হি সাধুনাম ঋষি কেশানুমাম বর্তিনাম, যারা ঋষিকেশের চরণকে আরাধনা করেছে, তার চরণকে অনুবর্তন করেছে, তারা তো এরকম ভুল করা উচিত নয়। এই করে তাকে বোঝালেন, আমি জানি তুমি ভাতৃবৎসল, এই জন্যে ভাইয়ের শোকে কাতর হয়ে এই ভুলগুলো করলে, যাই হোক এগুলো হলো। এইভাবে তাকে বোঝালেন, তবে বুঝিয়ে সেই ঝগড়া মিটমাট হলো। আর গুজ্জকের যে প্রধান যিনি কুবের, তাকে দর্শন দিয়ে তাকে আশীর্বাদ করলেন, কোনো অসুবিধে নেই। এইভাবে ঝগড়াঝাঁটি সমস্ত মিটমাট হয়ে গেল। পরবর্তী সময় আমরা দেখলাম যে ধ্রুব মহারাজকে রাজ্য সিং, কেন ভাই তো মারাই গেছে, আর এই ভাইয়ের অন্বেষণের জন্য তার মা অর্থাৎ সুরুচি জঙ্গলে চলে গেছেন, তার ছেলেকে অন্বেষণ করতে করতে সেখানে দাবাগ্নিতে জ্বলে তিনি মরে গেছেন। এর ফলেতে রাজ্য সিংহাসনে বসবার মতো একমাত্র ধ্রুব মহারাজ আছেন। উত্তানপাত উপযুক্ত বয়সে তাকে অভিষেক করে তিনি চলে গেলেন, বানপ্রস্থ নিয়ে চলে গেলেন। ধ্রুব মহারাজের দীর্ঘকাল যাবৎ রাজ্য সিংহাসন পরিচালনা করা আদি সব কিছু হলো। আর ঠিক সময় মতো ধ্রুব মহারাজ কী করলেন, বিষ্ণুচরণ প্রাপ্তি করলেন, ধ্রুবপদ প্রাপ্তি হলেন। ধ্রুব মহারাজ দেখলেন বিমান এসে গেছে, বিমান এসে ধ্রুব মহারাজকে ইঙ্গিত করেছেন চলো, বিমান এসে গেছে। ধ্রুব মহারাজ বললেন, আমি তো একা যাব না, আমার মাকে নিয়ে যাব। বললে, মায়ের চিন্তা নেই, মা তোমার ভজন করেছেন প্রচুর পূর্বে সুনীতি, তিনি বিমানে আগেই বসে রয়েছেন। একথা বলাতে ধ্রুব মহারাজ এবার বিমানেতে আরোহণ করতে যাচ্ছেন, মা আগে থেকেই বসে রয়েছে, মাকে আগে নিয়েছেন বিষ্ণুদূতরা। তারপর ধ্রুব মহারাজকে নিয়ে এবার ধ্রুবপদ সেখানে চলে যাবেন। সেই সময় যাওয়ার সময় এক বিভৎস রূপ, ভয়ঙ্কর, একবারে রাক্ষসের মতো সম্মুখে এসে দাঁড়ালো। দাঁড়িয়ে বলছে, এই কোথায় যাবে আমাকে অতিক্রম করে? বলছে, তুমি কে? আমার নাম হলো মৃত্যু, আমাকে অতিক্রম করে কেউ কোনোদিন যেতে পারে না। ধ্রুব মহারাজ বললেন, তাই নাকি, তোমাকে অতিক্রম করে কেউ যেতে পারে, এদিকে এসো। বলে মৃত্যুর মুখে পা রাখ, মৃত্যুর মাথায় পা রাখলেন, পা দিয়ে আরেকটা পা বিমানের উপর রাখলেন, এবার উঠে চলে গেল, মৃত্যু কিছু করতে পারল না। তাই গৌর হরি বল, জয় ধ্রুব মহারাজ কি জয়। এইভাবে ধ্রুব মহারাজ এই চতুর্ভুজ বিষ্ণুর যে সারূপ্য প্রাপ্ত হয়েছে নারায়ণের, তারা এসে ধ্রুব মহারাজকে নিয়ে চলে গেল। ধ্রুব মহারাজের এবার বংশেতে উৎকল আদি সমস্ত পুত্র জন্মগ্রহণ করেছেন। সেই ধ্রুব মহারাজের বংশেতে অঙ্গরাজ বলে একজন রাজা হয়েছেন। এইভাবে অঙ্গ মহারাজ তিনি রাজ্য রাজধানী শাসন করেন এবং তিনি অত্যন্ত ভক্তিমান। এমনভাবে তিনি রাজ্য শাসন করেন তাতে প্রজারা কোনো অসন্তুষ্ট হয়, অপূর্ব তার প্রতি খুশি। কিন্তু এই অঙ্গরাজ দেখলেন তার যে একটা ছেলে জন্মেছে, সেই ছেলেটা অত্যন্ত বদমাশ, ছেলেটা কোনো কথা শোনে না, ছেলেটা কোনো কথা শোনে না, ছেলেটা এমন বলছেন পিতা প্রবজ্ঞা অবলম্বন করলে ধ্রুবের পুত্র উৎকল সর্বমতে আছে, তারপর হয়ে গেল। এইভাবে এই আমাদের এই যে এখানে যে অঙ্গ প্রবজ্ঞা গ্রহণ করলেন কেন বলছে, এখানে তার ছেলে তার কথা শোনে না, যত বোঝানো হয় কোনো কথাই শোনে না। বিভিন্ন প্রজাগণের যে বাচ্চা বাচ্চা ছেলে সেইগুলোকে হত্যা করে, মারে, জলে ফেলে দেয়। পথিমধ্যে বিচরণকালে বালকগণ তাকে জড়, অন্ধ, বধির, উন্মত্ত, হ্যাঁ, এইভাবে তিনি আস্তে আস্তে চলে গেলেন। কোথায় চলে গেলেন? সেখানে তার এবার যে পুত্রগণ ছিলেন তার সমস্যা আলোচনা করা হয়েছে। অঙ্গরাজের পত্নী সুনীতা সর্বভূতের ভয়াবয় বেন নামক এক পুত্র প্রসব করেন। সে বেনের অত্যাচারে রাজা কোনোরকমভাবে আর রাজ্যে থাকতে পারলেন না, অতিষ্ঠ হয়ে চলে গেলেন। পুত্রের জন্য আমি চেষ্টা করলাম, পুত্র লাভ হলো, কিন্তু কি লাভ হলো? সমস্ত জগৎকে জ্বালিয়ে মারছে, কিছুতেই সে মানে না। শেষকালে তিনি কী করলেন, এই অরাজক রাজত্বে তিনি কী বললেন, থেকে আর লাভ নেই, তিনি চলে গেলেন জঙ্গলে। তার ফলে বেন আরও অরাজক হয়ে পড়লেন, অত্যাচারী হয়ে পড়লেন। কেন? এবার তার হাতে সব কিছু, প্রজারা তাকে বোঝালেন, ঋষি মুনিগণ তাকে ভালো করে বোঝালেন, দেখুন প্রজাগণ আপনাকে করদান করেন, আপনাকে শ্রদ্ধা করেন, আপনি রাজা, আপনি এরকম অত্যাচার করলে হবে না, উল্টে তাদেরকে গালাগাল দেন, অত্যাচার করেন। ঋষি মুনিগণ তাকে বোঝাতে গেলেন, বললেন দেখো, তাকে উল্টে বললেন, এই কাকে পূজা করো তোমরা, তোমরা কার পূজা করো, দেশের রাজাই হলো ঠাকুর, তাকে পূজো করতে হবে, কাল থেকে সব পূজা বন্ধ, সমস্ত যাগ যজ্ঞ পূজা সব, নিজের শাসন বলে সব বন্ধ করে দিন, অত্যাচারী বেনরাজ। তার ফলে ঋষিমুনিরা অত্যন্ত অসন্তুষ্ট হলে, এই কী কথা, নিজে যা করছে করু, এরকম আবার ভগবানের ভজন যাগযজ্ঞ সব বন্ধ করে দেবে? ঋষিমুনিরা বললেন চলো আমরা সব একত্রে যাই, গিয়ে তাকে শেষ বোঝাবার জন্য চেষ্টা করি। ঋষিমুনিগণ সব একসঙ্গে গেলেন, তেজস্বী সব মুনি, তারা গিয়ে বিনরাজাকে বললেন, রাজন, আপনার উপর সমস্ত দেশ নির্ভর করছে, আপনি যদি এ ধরনের আচরণ করেন তাহলে প্রজারা কোথায় যাবে, উল্টে আরও যা তা শাসন করছে, ভগবানের ভজন নিষেধ করে দিচ্ছে যা তা বলছে। তখন সেই মনি ঋষি কী করলেন, রেগে গিয়ে কী করলেন, নিজের তেজেতে সে বেনকে অভিশাপ দিয়ে ভস্ম করে দিলেন, নিজের তেজের আগুনে বেনকে সঙ্গে সঙ্গে তবেরে আগুনে পুড়িয়ে একবার ভস্মীভূত হয়ে দেম কালো হয়ে, যেমন পুড়ে গেলে কালো হয়ে পড়ে যায়, বেন পড়ে গেল। বেন পড়ে যাওয়ার পরে বেনের মা কাঁদতে থাকলো সুনীতি। এবার ঋষিরা একটা মন্ত্রণা করলেন, ধরে দেশে তো এখন রাজা নেই, কি করা যায়। বেনের মা কি করলেন, বেনের শরীরটাকে ঔষধির মধ্যে ভিজিয়ে রেখে দিলেন, ছেলের প্রতি একটা ছেলেকে আবার শ্মশানে নিয়ে গিয়ে কিছু করলেন না, এটাকে ঔষধির মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছেন, ছেলে তো মরে গেছে, অর্ধ পোড়া মানে অর্ধ পোড়া, একবারে ছাই হয়ে যায়। ঋষিগণ বললেন ঠিক আছে, এক কাজ করো, অরাজক দেশ এখানে এবার এই বেনকে ঔষধির থেকে বার করে তার মন্থন করতে আরম্ভ করলেন। মন্থন করতে আরম্ভ করলেন। মন্থন করার ফলেতে প্রথমে কি হলো, নিষাদ অত্যন্ত বীভৎস দেখতে, একটা রাক্ষসের মতো দেখতে একটা এ উৎপন্ন হলো। উৎপন্ন হওয়ার ফলেতে তারা দুঃখিত হয়ে বললেন, এ আবার কি উৎপন্ন হলো, এ তো আরও বিপদ। সে উৎপন্ন হয়ে বলছেন, কি চাই, কি করব, এরমভাবে ভাষা বলছেন, বলাও মিষ্টি না কোনো কিছু নেই, তুমি বসো, বসে থাকো, কিচ্ছু করতে হবে না, বলে তাকে শাসন করে সরিয়ে দিলেন। পরে কি হলো, পরে বেনের আবার বাহু মন্থন করা হলো। মন্থন করার ফলেতে সেখান থেকে পিথু মহারাজ এবং অর্চি এবার তারা উৎপন্ন হলেন। অনেকের এসব কথা অনুভবের বিষয় হবে না, আমি জানি। ব্রহ্মার যখন প্রথম সৃষ্টি হয়েছিল, সেই সৃষ্টিতে প্রথমে কি বলেছিলাম, মানব সৃষ্টি ছিল, তামসিক সৃষ্টি, রাজসিক, নানা রকম সৃষ্টি ছিল, পরবর্তীকালে মৈথুনের দ্বারাই সৃষ্টি হয়েছে, এসব কথা লোকে জানে না। এখানে এই যে সৃষ্টির কথা, এটাও অবাকের কোনো কিছু নেই। যখন অগ্নি থেকে দ্রৌপদী উঠছেন, অগ্নি থেকে পুত্রের উৎপন্ন হচ্ছে, তখন এখানে অবাকের কী আছে, মানুষ তার নিজের যতটুকু ক্ষমতা, যে যতটুকু বিচার বুদ্ধি, ততটুকুর মধ্যেই সে চিন্তা করতে, তার বাইরে কিছু হতে পারে সে মাথায় আনতে পারে না। এইভাবে দেখা গেল সেখানে উৎপন্ন হলেন কে, আমাদের পৃথ্বী মহারাজ উৎপত্তি হলেন। বাহু মন্থন করে, উড়ু মন্থন করে ও হয়েছিল, বাহু মন্থন করে অর্চি এবং পৃথু মহারাজ উৎপন্ন হলেন। ছিল পৃথু মহারাজ ভগবানের অংশ, তার চিহ্ন আছে হাতে পায়ে, তিনি সাক্ষাৎ ভগবানেরই শক্তাবেশ নিয়ে এসছেন তিনি। আর অর্চি হচ্ছে লক্ষ্মীর অংশ। তাহলে এবার তিনি যখন আবির্ভাব হলেন, ভূষণ স্বরূপা বরাঙ্গনা দেবী, ইনি অর্চি নামে বিখ্যাত, পৃথু মহারাজ হলেন, মহাজসা পৃথু নামে বিখ্যাত রাজ চক্রবর্তী হলেন। তিনি রাজ সিংহাসনে তাকে বসানো হলো, আর সঙ্গে সঙ্গে সমস্ত মুনিঋষিরা স্তব করতে আরম্ভ করলেন। এখানে আমাদের সেটাকে বলা হয়েছে পৃথু মহারাজের প্রতি ঋষি মুনিগণের এই সব স্তব। পৃথু মহারাজ বিরক্ত হয়ে বললেন, অবাক হয়ে বলছেন, আপনারা কাকে স্তব করছেন, কেন আপনাকে, আমি তো সবে আবির্ভাব হলাম, আমার গুণাবলী তো আপনারা জানেন না, তাই যে অব্যক্ত গুণাবলী তার আবার আপনারা কি স্তুতি করছেন। তখন ঋষিমুনিরা বললেন, প্রভু আপনি সাক্ষাৎ ভগবান, আমরা জানি, আমরা জানি আপনার ক্রিয়া করব, আপনার যশ বিস্তৃত হবে, আমরা সবই জানি, সেই জন্য আপনাকে স্তব করছি। এইভাবে বলে তা স্তব করতে আরম্ভ করলেন। পিথু স্তব হলো, মৈত্রীও বলছেন, এইসব আলোচনা হলো। পিথু মহারাজ এবার রাজ্য সিংহাসনে বসে প্রজা পালনের জন্য, প্রজাদের সুখী করবার জন্য দেখলেন বেনের অত্যাচারে অনেক কিছু ক্ষতি হয়ে গেছে। পিথু মহারাজ এবার এই পৃথিবীটাকে সমতল করেছিলেন, পিথু মহারাজ করে তাদের অন্ন সংস্থান আদি, এই পৃথিবীতে সবার যেন কোনো সুবিধা হয়, বিভিন্ন রুজি রোজগারের ব্যবস্থা আদি সমস্ত ব্যবস্থা তিনি করে দিয়েছিলেন। পিথু মহারাজ রথ চালিয়ে বিভিন্ন সমতল করেছিলেন, এই ভূমিকে করে চাষের যোগ্য করেছিলেন। আর ইতিমধ্যে পৃথিবী দেবী অত্যন্ত অসন্তুষ্টা হয়ে পৃথিবীতে যে সমস্ত শস্য আদি অর্পণ করতেন তিনি, অনেক দুঃখ পেয়ে তিনি বন্ধ করে দিয়েছেন। প্রজারা এসে তার কাছে অভিযোগ করাতে পিথু মহারাজ বললেন, পৃথিবী দেবীকে শাসন করলেন, পৃথিবী দেবীকে বধের জন্য তীর তুললেন। পৃথিবী দেবী কাতর হয়ে বললেন, আপনি সাক্ষাৎ ভগবান, আমি আপনার আশ্রিতা, আমাকে আপনি বান মারবেন, কী ব্যাপারটা কী, বলে তুমি তাহলে এরকম ব্যবহার কেন করছো, বল আমি কী করবো, এখানে যজ্ঞের অভাব, সৎলোকের অভাব, সমস্ত জগতে অরাজকতা চলছে, আমাকে কষ্ট দিচ্ছে, এই জন্য আমি এরকম বলে না, এই বলা বললে চলবে না। পৃথিবীদেবী বললেন, ঠিক আছে প্রভু, আপনার কথা মতো আমি রাজি হলাম, যা কিছু আমি সব লুকিয়ে ফেলেছিলাম সব প্রকাশিত করব, কিন্তু আপনাকে দহন করতে হবে আমাকে। ওই জন্য পৃথিবী দেখবেন গৌমাতার একটা রূপ আছে, পৃথিবীর একটা গৌমাতার রূপ আছে। পৃথিবীদেবী বললেন, আপনাকে দহন করতে হবে, যেমন যেমন দহন করবেন আমি সব দিয়ে দেব। এইভাবে পৃথিবী দেবীকে দহন করেছিলেন পিথু মহারাজ। পিথু মহারাজ দহন করে সেখান থেকে সমস্ত কিছু যা যা জীবনযাত্রায় আমাদের লাগে সমস্ত কিছু তিনি কী করেছেন, এই জগৎকে উপহার দিয়ে দিয়েছিলেন। দহন করার ফলেতে যার যা অন্ন সেটা পেল, অন্নহীন হয়ে গেছিল পৃথিবী। যদি ছাগলকে বলা হয় তোমার অন্ন কি, ছাগল কি বলবে? ছাগলের ঘাসটাই আমার অন্ন। অনেকে এই কথাটার মানে বুঝলেন না, এই আবার কি কথা, অন্ন মানে তো আমরা চাল জানি, রান্না করে খাই, অন্ন মানে চাল নয়, অন্ন মানে তো আমরা নাম দিয়েছি অন্ন মানে ভাত। কিন্তু শাস্ত্রীয় বিচারে আমাদের যে সূক্ষ্ম শরীর আছে, অন্নময় শরীর, মনোময় শরীর, প্রাণময় শরীর, অনেক ব্যাপার আছে, এটা কাকে বলা যাবে? সব একসঙ্গে এসে গেলে তো হয়ে গেল, এই বর্ণনা বন্ধ হয়ে থাকবে, আর এগোবে না, চতুর্থ সন্ধি পড়ে থাকবে। অন্নময় শরীর, প্রাণময় শরীর, মনোময় শরীর ইত্যাদি আছে। এই অন্নময় শরীর হলো যে বস্তু আস্বাদন করে আমি প্রাণ শক্তি লাভ করব, আমার প্রাণটাকে ধারণ করব, সেটা যার পক্ষে যেটা আহার সেটাই তার অন্ন। ছাগলে ঘাস খায়, ঘোড়ায় ঘাস খায়, ঘোড়ার পক্ষে সেটা হলো অন্ন। গোমাতা ঘাস খায় সমস্ত, আর বাঘ সিংহ আদি কি রক্ত মাংস খায় ওটা তাদের পক্ষে অন্ন হলো। বুঝে গেল কী বললাম? ওটা অন্ন, যেটা যে খেয়ে শরীরটাকে ধারণ করবে সেটা তার পক্ষে অন্ন। বৃন্দাবনে একটা ডাক্তারের কাছে, বাঙালি ডাক্তারের কাছে একজন সাধু গেছেন, বাঙালি সাধু, বাঙালি ডাক্তার, সে সাধুটা বাঙালি নয় স্বর্ণ, সে ওখানে গেছেন, সে বলছেন, এ বাবা অন্ন খাবে না রুটি খাবে, এইসব বলেছে। সে এসে গুরুদেবের বাচ্চা ছেলে, সে এসে বলছে, বাবা আস গুরুদেবকে বলছি, গুরুদেব ক্যা রুটি ক্যা অন্ন নেই হ্যাঁ, রুটি কি অন্ন নেই? আমাকে ডাক্তার এরম বলছে অন্ন খাবে না রুটি খাবে। তার গুরুদেব হেসে বলছে, ওরা বাঙালি এরম বলে, অন্ন তাতে তোর অন্ন মানে হলো এই ভাব। এইভাবে পৃথিবীকে দহন করে পৃথু মহারাজ অপূর্ব সমস্ত দহন করলেন। দহনের সময় এক সময় এক একটা পাত্র গ্রহণ করলেন, যেমন গীতারূপ অমৃত দহন করার সময় পার্থ বৎস, হ্যাঁ তাই তো, সুধীর ভক্তা, শ্রোতারা যারা আছেন এরা হচ্ছে নেবেন, দুগ্ধ হচ্ছে গীতামৃত, আর দহনকর্তা হলেন গোপাল নন্দন কৃষ্ণ, তাই তো। ঠিক ওই দর্শনটাকে আপনারা যদি বিচার করেন তাহলে এখানে দেখবেন বিভিন্ন এক একটা পাত্র নিচ্ছেন, সেই পাত্রকে নিয়ে বিভিন্ন রকমভাবে তিনি দহন কার্য চালিয়ে যাচ্ছেন, আর পৃথিবী দহনের ফলে সব কিছুই দিলেন। এইভাবে পৃথিবী সব কিছু দান করলেন, একটা পৃথিবীতে যা যা কিছু দরকার সবই আমাদের প্রাপ্ত হয়ে গেল। পিতু মহারাজ এবার যজ্ঞের আয়োজন করলেন, অশ্বমেধ যজ্ঞ। পিতু মহারাজ চিন্তা করলেন, আমি 100টা অশ্বমেধ যজ্ঞ করব, আর তিনি তো স্বয়ং পিতু মহারাজ, ভগবানেরই অংশ, তার পক্ষে এটা বিচিত্র কিছু নয়, 100টা আমি অশ্বমেধ যজ্ঞ করব। খুব যজ্ঞ করতে লাগলেন, প্রতি যজ্ঞতে দান দক্ষিণা, সারা পৃথিবীতে আনন্দে চেয়ে গেল, শত শত যজ্ঞ হচ্ছে। এ পৃথিবীর বুকে যত এখন বর্তমান যুগে যেটা যজ্ঞ সেটা হচ্ছে নাম যজ্ঞ। যতই পৃথিবী যুগে শুদ্ধ গুরু বৈষ্ণব বিচরণ করবেন তা তত পৃথিবীর আনন্দ হবে, যেখানে যেখানে শুদ্ধ হরিকথা হবেন, সংকীর্তন হবে, সাধুরা নৃত্য করবেন, সমস্ত লোক জড় বিষয় থেকে মুক্ত হয়ে ভগবানের দিকে অগ্রসর হন, পৃথিবী তত আনন্দে নাচবে। যত পৃথিবী থেকে মহাপুরুষরা চলে যাবেন, পৃথিবীর চোখের জল ফেলবেন। যেমন হরিদাস ঠাকুর চলে যাওয়ার ফলে শ্রীমন মহাপ্রভু হরিদাস ঠাকুরের দেহকে কোলে নিয়ে ক্রন্দন করেছেন, নৃত্য করেছিলেন এবং অজরে কেঁদেছিলেন, এবং সমুদ্রের জলেতে সেই হরিদাস ঠাকুরের শরীরকে স্নান করিয়ে আঙুল তুলে বলেছেন, সমুদ্র তুমি আজ পরম প্রবৃত্ত হলে হরিদাসকে, হরিদাসের চরণের জল তোমার মধ্যে গেল। মহাপ্রভু এইসব ভক্ত কী বস্তু এটা দেখিয়েছিলেন। তারপরে তো এসব আলোচনা করে বলেছিলেন, হরিদাস ঠাকুর ছিল এ পৃথিবীতে এ অবনীর ভূষণ। মহাপ্রভু বলছেন, হরিদাস ছিল এ পৃথিবীর শিরোমণি, একটা মণি মাথার মধ্যে মণি থাকে এরকম। হরিদাস বিহন এ পৃথিবী হইল মণিশূন্য, তাই তো মণিশূন্যা হলেন। তারে মণি চলে গেল পৃথিবীর, পৃথিবীর কষ্ট হলো, পৃথিবী কাঁদেন যখন এক এক মহাপুরুষ চলে যান। জগতের লোকের আনন্দ হয়, কেন থাকলে পরে এসব বলবেন, শাস্ত্রের কথাগুলো বলবেন, চোখে আঙুল দিয়ে দেখাবেন। আমাদের এমন একটা বদভ্যাস হয়ে গেছে যে যত আমাদের ফাঁকা প্রশংসা করবে তত আমাদের আনন্দ লাগে। এখন হয়ে গেছে এমন, ফাঁকা প্রশংসা শুনবার জন্য আমরা ব্যস্ত হয়ে পড়ি। যে গুণাবলী আদৌ আমার মধ্যে নেই, সেই প্রশংসা লোকে করলে, লোকে করলে আমার আনন্দ হয়। আর যদি কোনো সাধু আমার চোখে আঙুল দেখে তোমরা এরকম পথে চলছো, তখন রাগ হয়। শাস্ত্র বিচার করে বলছেন, বহু সৌভাগ্যক্রমে কোনো ব্যক্তির এরকম শুভবুদ্ধি হয়, তিনি আমাকে ভুলটা দেখিয়ে দিলেন, কত উপকার করলেন, আহা আমি তো আজকে নিঃশেষ হয়ে যেতাম, আমি তো ভগবানকে প্রাপ্তি হতে পারতাম না, আজকে আমার মঙ্গল হলো। এরকম কথা তিনি দ্ব্যর্থইন্মে জানালেন বলেই তো আজকে আমি ভগবানের কাছে যেতে পারলাম। যেটা তুলসীদাস মহারাজ বলেছিলেন, তুলসীদাস মহারাজকে একজন এসে বলছেন, আপনার ইয়ে ব্যক্তি নিন্দা করেন আপনার, বলে ওনাকে নিয়ে আসবেন আমার ভজনের কুটিরের পাশে, ওনাকে আমি ভিক্ষা করে একটা কুটির বানিয়ে দেবো। বলে আপনার নিন্দা করে, আপনি ভালো করে শুনুন কথাটা কি বলছি। বলে ওই জন্যই তো আমি বলছি, নিন্দা করে বলেই বলছি, আপনি তাকে নিয়ে আসবেন আমার ভোজন কুটিরের পাশে, তাকে আমি রেখে দেবো, আচ্ছা দিন রাত আমার দোষ দেখবে, গালাগাল দেবে। সাধু তো দোষ হয় না, কিন্তু তবুও দোষ দেখে। আজকে আমাদের আনন্দ হওয়ার কথা, এরকম একটা বাজারের মতো জায়গা, সেখানে গৌরাঙ্গ মহাপ্রভুর এরকম দৃঢ় কথাগুলো আলোচনা হতো, সবাই নৃত্য করার কথা, একযোগে কাপড় উড়িয়ে, যে এরকম একটা মার্কেট এরিয়া এরকম কথা আলোচনা হচ্ছে। যারা শুভবুদ্ধি হবে তারা বলবে, এরকম একটা যে এরকম কথা আলোচনা হচ্ছে, তো অতি আনন্দের ব্যাপার। আমাদের যে কোনো জায়গায় যত গৌরাঙ্গের দর্শন আলোচনা হবে পৃথিবীর বুকে, ততই তো আনন্দের কথা। সেখানে তো বিদ্বেষের কোনো প্রশ্ন থাকতে পারে না, আমি তো অবাক হয়ে যাই, কী করে হয়। আনন্দের সঙ্গে নৃত্য করবে, আরও ভালো হলো। তিনি তো দীক্ষা দেন না, তো তিনি গৌরাঙ্গ গৌর দর্শনের কথা বলে যাচ্ছেন, তাহলে তারা গৌরী আমাঠে প্রবিষ্ট হবে, গৌরী আমাঠে আরও লোক বাড়বে। গৌরী আমাঠে তোমরা আছো নাকি আমি আছি, আসো তো, তোমাদের যাদের ক্ষমতা আছে তারা চিৎকার করে এসো আমার সামনে, এবার প্রমাণ করো তোমরা গৌরী আমাঠে না আমি গৌরী আমাঠে। এখানে কোনো স্পর্ধার কোনো স্থান নেই, কোনো কিছু এর মধ্যে কোনো দরকার নেই, খালি আসো এবং শালগ্রাম ছৌ এবং ভাগবত ছৌ ভুলে বলো, এখানে আসো, পেছন থেকে এসব কথা বলে এলাম না, সামনে আসো, কতগুলো লোকের তোমরা অমঙ্গল করছো, হরিকথা শুনতে দিচ্ছ না, তার ফলে তোমাদের কী গতি হল, আমার তো আপন পর বলে কেউ নেই, তোমরা আমার নিজজন আপনজন, আমার সবাই আপনজন, কেউ আমার পর নয়, আমার আপন পর বুদ্ধি তো নাই, কতখানি অমঙ্গলের পথে পা বাড়ালো। আর সবচেয়ে বড় কথা, যারা বুদ্ধিমান ব্যক্তি সমাজের তারা বুঝে গেল, তাদের স্বরূপটা জেনে গেল, সবচেয়ে বড় লজ্জার ব্যাপার, তারা জেনে গেল যে কি এ তো হতে পারে না, নিজের পরিচয় নিজে দিয়ে দিলে, লাভ কিছু হলো না। পিতু মহারাজ যখন শত যজ্ঞ অশ্বমেধ যজ্ঞ করবেন বলে স্থির করে যখন যজ্ঞ আরম্ভ করলেন, তখন সেখানে বিভিন্ন রকম বাধাবিঘ্ন সৃষ্টি হতে থাকলো, বিশেষ করে দেবতারা, এই দেবতাদের মধ্যে বিশেষভাবে ইন্দ্র মহারাজ কেন তিনি একমাত্র শতক্রতু, তার নাম হলো কি শতক্রতু। একশোটা যজ্ঞ করেছেন একমাত্র কে, এই যজ্ঞ কোন যজ্ঞ, অশ্বমেধ যজ্ঞ করেছেন কে, ইন্দ্র মহারাজ। রামচন্দ্র করেছিলেন করেছিলেন, কিন্তু শত যজ্ঞ করেন, শত অশ্বমেধ যজ্ঞ একমাত্র ইন্দ্র মহারাজ করেছিলেন। এই শত শত এই যে অশ্বমেধ যজ্ঞ, এই যে রেকর্ডটা এটা ব্রেক হয়ে যেতে পারে, এই ভয়েতে ইন্দ্র মহারাজ অত্যন্ত চিন্তিত। দেখুন প্রতিষ্ঠা কীরকম, প্রতিষ্ঠা কাকে বলে, প্রতিষ্ঠার জন্য মানুষ নিজের সম্প্রদায়টাকে ধ্বংস করে দিচ্ছে। আমি ভাগবতটাকে সামনে নিয়ে বলছি, একটা বাজে কথা নয়, পুরো আমাদের গৌড়ীয় সম্প্রদায়ের যে মহিমা সারা পৃথিবীতে ওপরে, আমার মতো অপদার্থ জঞ্জাল ব্যক্তি সমস্ত এই সব মহিমাগুলোকে নষ্ট করার চেষ্টা করে। গৌড়ীয় মঠের ওপরে কিছু নাই, কেউ প্রমাণ করতে পারবে না, চোদ্দ ভুবনে গৌড়ীয় মঠের ওপরে আর কিছু নাই। সেই গৌড়ীয় মঠের অর্থ হল হরিনাম সংকীর্তন, শুদ্ধ হরিকথা, শুদ্ধ আচরণ। সেই গৌড়ীয় মঠ কোনো ইটপাথরের কোনো সংস্থান নয়, যে ইটপাথরের সংস্থানে আমি থেকে আমি বোধ করি আমি গৌড়ীয় মঠে আছি, সেটা গৌড়ীয় মঠ আদৌই নয়, তারা গৌড়ীয় মঠের বাইরে রয়েছেন। গৌড়ীয় মঠ দিব্য সংকীর্তনের একটা প্রাঙ্গণ, যেটা তোমার অদৃশ্যভাবে এখানে প্রকটিত হয়েছেন, যারা বাস্তবিক ভজন করেন তারা এটা উপলব্ধি করবেন, হাড়ে হাড়ে অনুভব করবেন যে গৌড়ীয় মঠ আজকে এখানে আবির্ভাব হয়েছেন। যেখানে প্রভুপাদ বলেছেন আমি সমস্ত জীবের হৃদয়েতে গৌড়ীয় মঠ স্থাপন করতে চাই, সেখানে আপনাদের সবার আনন্দিত হওয়া দরকার। এরকম একটা পচা জায়গা মার্কেট, এখানে গৌড়ীয় মঠের কথা আলোচিত হচ্ছে, গৌড়ীয় মঠের কথা সুদূরল, একে বলে কপাল পোড়া, পোড়া কপাল হলে এরকমই বুদ্ধি খারাপ হয়। যাকে ব্রহ্মা পরবর্তী সময়ে আসতে বাধ্য হলেন, কারণ পৃথু মহারাজ অত্যন্ত ক্রুদ্ধ হয়ে গেছেন, কেন ইন্দ্র বারবার সেই নিরানব্বই, যখন নিরানব্বইতম যজ্ঞ উপস্থিত হচ্ছে তখন থেকে বিরাট বাধার সৃষ্টি করছেন কে, ইন্দ্র। কখনো ঘোড়া চুরি করে নিয়ে যাচ্ছেন, কখনো পাষণ্ড বেশি আসছেন, যজ্ঞকে দূষিত করে দিচ্ছেন, বিভিন্ন রকমভাবে ভুলভাল করিয়ে দিচ্ছেন মন্ত্র, নানা রকম অত্যাচার শুরু করেছেন কে, বলছেন ইন্দ্র মহারাজ। প্রতিষ্ঠা যে কি বস্তু, প্রতিষ্ঠার জন্য এমন কোনো ক্রিয়াকর্ম নেই যে মানুষ করতে পারে না, প্রতিষ্ঠার জন্য এমন কোনো ক্রিয়াকর্ম নেই, এমন কোনো ঘৃণ্য অবস্থায় নামতে পারে না, এরম কোনো কথা নেই, যে কোনো ঘৃণ্য অবস্থায় নামতে পারে প্রতিষ্ঠার অভাব হয়ে গেলে। প্রতিষ্ঠার অভাব হলে মানুষ সব কিছু করতে পারে, মানুষ মানুষকে খুনও করতে পারে। রাজনৈতিক জগতে যেমন হয়, ভক্তিরাজ্য সেরকম হতে পারে, তথাকথিত ভক্তিরাজ্য, বাস্তব ভক্তিরাজ্যে এরকমের সম্ভাবনা নাই। এখানে আমরা দেখলাম পৃথু মহারাজ অত্যন্ত ক্রুদ্ধ হয়ে গেছেন, বলছে ইন্দ্রকে মেরে ফেলব। পৃথু মহারাজ যদি চান ইন্দ্রকে মারতেও পারেন, কেন পৃথু মহারাজ ভগবান, ইন্দ্র আধিকারিক দেবতা, বিরাট বিভৎস অবস্থা। পৃথু মহারাজের ছেলে বলছেন ভগবান অত্রি যজ্ঞ করছেন, তো অশ্বমেধের দ্বারা যজ্ঞপতি ভগবান আর্চনা করেন, সেই সময় ইন্দ্র ছদ্মবেশে ঈর্ষাবশত যজ্ঞ পশু চুরি করে নিলেন। যখন 99 যজ্ঞ হলো, ভগবান অত্রি দেখতে পেলেন, ওই ওই ইন্দ্র চলে যাচ্ছে। পিতু মহারাজ ছেলে ক্রুদ্ধ হয়ে তার পশ্চাৎ পশ্চাৎ দৌড়াতে থাকলেন, পিতু মহারাজের ছেলে দৌড়াতে থাকলেন, ইন্দ্র ইন্দ্রের পশ্চাৎ থাক থাক একথা শুনতে পেয়ে শুনতে লাগলেন, পেছনে পেছনে দৌড়াচ্ছেন, ইন্দ্র পালিয়ে গেলেন। কোন কোন রূপেতে কোন কোন সময় ইন্দ্র সেই পাষণ্ড বেশ পরিত্যাগপূর্বক যজ্ঞবশীকে তাড়াতাড়ি রেখে পালিয়ে গেলেন, এই কারণে আমার মেরে ফেলবে, এবার আমার দলেই মেরে ফেলবে, আর কোনো কথা নেই। যজ্ঞবশীকে তাড়াতাড়ি ফেলে দিয়ে পাষণ্ড বেশে লুকিয়ে পড়লেন অন্য জায়গায় ছদ্মবেশে। এইভাবে হতে হতে পিতু মহারাজের ছেলের নাম হয়ে গেল বিজিতাস্য। কেন ওই যে অস্ত্রটাকে জয় করে নিয়ে এলো, এই থেকে বিজিতাস্ত্র হলো। পরবর্তীকালে ব্রহ্মা এসে ভালো করে বোঝালেন, কাকে? পৃথু মহারাজকে। পৃথু জি বলুন বাবাকে। তিনি পৃথু মহারাজ, পৃথু মহারাজ দেখলেন ব্রহ্মা স্বয়ং তাকে বোঝাতে এসছেন, সম্মান করে পিতামা পিতামা বিশ্বকে সম্মান করেছেন। পিতামা বিশ্ব বলছেন, দেখো দেখুন আপনার কি দরকার, আপনি তো সাক্ষাৎ ভক্তির দ্বারা ভগবানকে এমনিতেই যাজন, নিজেই তো ভগবান, ভক্তির দ্বারা আপনি ভগবানকে সন্তুষ্ট করেছেন, আবার আপনার একশোটা এই অশ্বমের যোগ্য করতেই হবে, এরম ধরনের জেদ আপনি কেন করছেন? এটা ইন্দ্র একটা তাকে নাম দেওয়া হয়েছে শতক্রতু, থাক না তার নাম আছে থাক, আপনার তো কিন্তু যায় আসেন একটা যোগ্য কমই হোক, এরকমভাবে তাকে বোঝাবার ফলেতে পৃথু মহারাজ শান্ত। অনেক ঘটনা আছে, তো আমি অল্প অল্প স্পর্শ করে যাচ্ছি। পৃথু মহারাজ তখন সেই কথা মেনে নিলেন, মেনে নিয়ে 99তম যজ্ঞ করার তিনি করলেন। 99তম যজ্ঞ করাতে ভগবান দেখলেন এ অত্যন্ত ভক্তিভরে আমার এই সমস্ত উপদেশ ব্রহ্মার মেনে নিল। তখন ভগবান কি করলেন, পৃথুকে ভগবান বিষ্ণুর উপদেশ দান, ভগবান নিজে যজ্ঞপতি সেই যজ্ঞস্থলে আবির্ভাব হলেন। যজ্ঞের সার্থক কখন, যখন যজ্ঞের যে অধিদেবতা বিষ্ণু ভগবান যখন আবির্ভাব হয়ে যজ্ঞটাকে সার্থক বলা হয়, তখন সেখানে তিনি আবির্ভাব হয়ে পিতু মহারাজের সামনে আবির্ভাব হলেন, পিতু আনন্দে আটখানা। সেখানে নানারকমভাবে ভগবান তাকে উপদেশ করলেন, আপনি ক্ষমা করে দিন ইন্দ্রকে। যাই হোক, ভগবান বলছেন মৈত্রেয় কি বললেন, মৈত্রেয় মুনি বলছেন কাকে, বিদুরজিকে। ভগবানোপি বৈকুণ্ঠ সাকম মগবতা বিভু যজ্ঞের যজ্ঞপতি তুষ্ট যজ্ঞ ভোক তম আভাসত। বলছেন এরকমভাবে ইন্দ্রকে ক্ষমা করে দেওয়ার ফলেতে ভগবান সন্তুষ্ট হলেন এবং আবির্ভাব হয়ে যজ্ঞক্ষেত্রে নানারকম কথা বলতে গেলে ভগবান তাকে বলতে লাগলেন, ভগবান এসতে অকারিষত ভাঙ্গম হয়মেদ সতস্য হ, একশো যজ্ঞ পূর্ণ করতে তোমা আপনা তোমার দেয়নি, ক্ষমা পায়ত তাকে ক্ষমা করে দিয়েছেন, ক্ষমা। হ্যাঁ, কিন্তু এক্ষণে ক্ষমা প্রার্থনা করিতেছেন, অতএব তাকে ক্ষমা করাটাই ভালো উচিত। ক্ষমা পায়ত সে তো ক্ষমা চাইছে আপনার কাছে, যা হয়ে গেছে ভুল। আত্মনাম অমুষ্য আপনার তাকে খন্তুমারসি, তাকে ক্ষমা করা উচিত। সুধিয় সাধব লোকে নরদেব নরোত্তমাহা নাভিদ দ্রুজন্তি ভূতেভ্য জরহি নাত্মা কলেবরম। হে নরদেব, এই জগতে যে সকল ব্যক্তি সুবুদ্ধি সাধু ও প্রধান তারা প্রাণীহিংসা করেন না, প্রাণীহিংসা বাদ দিয়ে তারা, যেহেতু তারা জানেন যে এই দেহ আত্মা নয়, অর্থাৎ প্রকারান্তরে বলতে গেলে তারা অনুভব করেন এই দেহের ভেতরে সেই পরমাত্মা ভগবানই বসে রয়েছেন, কাজে এই দেহটাকে আমি কেন মারব, এইভাবে বিচার করেন। এইভাবে করে করে অনেক কথা ভগবান তাকে বললেন, বলে বিরাট স্তব করা হলো। মৈত্রেয় বললেন বিশ্বজয়ী পৃথু লোকগুরু ভগবান শ্রী হরিকর্তৃক উপদিষ্ট হয়ে তার আজ্ঞা নতমস্তকে গ্রহণ করলেন। এই সময় ইন্দ্র কৃতকর্মের জন্য লজ্জিত হয়ে পৃথুর পাদযুগল স্পর্শ করলেন। কার জয় হয়ে হলো, তাহলে জয়টা কার হলো? পিতু মহারাজের চরণ স্পর্শ করলে অসুবিধে কিছু না, কিন্তু স্বয়ং ভগবান ভয়ং এই ভগবানই ওই রূপে এসছেন। এবং তারপর বিভিন্ন স্তব করতে রাখলেন, এই রূপ গৃহীত চরণ পদ্মপলা সুলোচন সজ্জন সুহৃত ভগবান এবার চলে গেলেন, তার মিটমাট করিয়ে দিলেন ইন্দ্রের সঙ্গে তার ঝামেলা। পিতু মহারাজ যাওয়ার সময় ভগবানকে অনেক স্তব করলেন, পিতু মহারাজ ভগবান যখন চলে যাচ্ছেন ঝগড়া মিটে গেল, ইন্দ্রের সঙ্গে আর বিদ্বেষ নেই, ইন্দ্রের সঙ্গে মিটমাট হয়ে গেলে ইন্দ্র চরণ ধরলেন, যা যা হয়েছে হয়েছে। এবারেতে এখানে পৃথু মহারাজ যেসব স্তব করেছিলেন সেগুলো অপূর্ব আলোচনা করা উচিত, কিছু কিছু না করলে হবে না। সেটাকে বলছেন ন কাময়ে না তদপি অহম কচিত নজত্র যুস্মচ্চরণাম চরণাম বুজা সবহ মহাত্মান্তহৃদয়াদ মুখাচ্যুত বিদৎস কর্ণায়ুতমে সমেবর ন কাময়ে না তদপি অহম কচিত ন কাময়ে না তদপি অহম কচিত নজত্র যুস্মচ্চরণাম বুজা সবহ মহাত্মান্তহৃদয়াদ মুখাচ্যুত বিধৎস কর্ণায়ুত মে সমেবর। বর গ্রহণ করতে বললে কি বললেন, যে প্রভু আমার বর কি জানেন, ন কাময়ে না তদপি অহম কচিত নজত্র যুস্মচ্চরণাম বুজা সবম। হে প্রভু, মুখ্য পদেও যদি সাধুর পুরুষের দিকের বদন মধুচ্যুত ভগবানের চরণ কমলের যে মধু খড়িত হচ্ছে সেটা পাওয়ার আশা না থাকে, তবে সেই কৈবল্য পদও আমি প্রার্থনা করি না। প্রাণ ভরে আপনার কথা, আপনার যে লীলা গাথা শুনবার জন্য আমি অর্বুদ কান চাইছি। আমাকে দিতে পারেন আপনি এরকম কান? দুটো কানেতে আমি শুনে তৃপ্তি হতে পারছি না। যেটা রাধারানী বলেছিলেন, ব্রহ্মাকে গালাগাল দিয়েছে, বলেছেন ব্রহ্মার মাথা খারাপ, অবিদগ্ধ বিধি না জানে সৃজন, বিধি সৃজন জানে না, সৃষ্টি কী করে করতে হয় তাই জানে না, বোকা একদম। সবে দিল দুই চক্ষু, নাহি দিল কোটি, তাতে আবার নিমেষ দিল কৃষ্ণ কী দেব কী মুই, সুন্দর কথাটা আছে। হ্যাঁ, এ বিধি বড় অরসজ্ঞ, অবিদগ্ধ বিধি না জানে সৃজন। হ্যাঁ, না দিল কঠিনত্ব, না দিল, সবে দিল দুই, সবে দিল দুটো দিল, আর তাতে দিল পলক কৃষ্ণ কী দেখেও মুই, এভাবে সত্যি আছে। পিতু মহারাজ এখানে বলছেন আপনার মহাত্মারান্তর হৃদয়াত মুখচ্যুত বিধৎস কারণায়ুত মে সময়ে বারা, আমি এই ধরনের বর চাই যে আমাকে কোটি কোটি কান দিন, অর্বুদ কর্ণ দিন। কেন বলে, এতে আমি তো আপনার কথা শুনতে পারবো। বরান প্রভু তৎবরদে স্বাদবুধ কথম বৃণীতে গুণ বিক্রিয়াত্মনাম যে নরকে নামপি সন্তি দেহিনাম তানিশ কৈবল্যপতে বৃণেন। যেগুলো সব জায়গায় পাওয়া যায়, যে সকল দেবতা বলছেন যেগুলো কি হচ্ছে, যে সকল দেবতা বরপ্রদ, আপনি তাদেরও ঈশ্বর, আপনি তাদেরও বর দেন। আপনার নিকটে বিবেকী ব্যক্তি কি আশা করবে, এই জগতের কোনো বস্তু আশা করবে, কি দেহের বিলাস দ্রব্য আদি আশা করবে? কখনোই না। এই সকল ভোগ্য বস্তু তো নরকাদিতেও আছে, কি শিওরটা বলবে না আমি ভোগ করি সুন্দর, আমি বিষ্টা ভোজন করি, কত সুন্দর সুন্দর বিষ্টা খাচ্ছি রোজ, আমাকে আবার কোথায় নিয়ে যাচ্ছ কষ্ট করে? হ্যাঁ, আমি তো ভালো আছি, কত সুন্দর খাচ্ছি বিষ্ঠা আদি নর্দমায়। সুখ দুঃখের ডেফিনেশন এই বলেছিলাম, যে যে অবস্থায় অনুকূল বোধ করেন সেটা তার পক্ষে অনুকূল বোধ করেন, যে সেটা সুখ, আর যেটা প্রতিকূল সেটা দুঃখ। বাস্তবে সুখ দুঃখ বলে কোনো বাস্তবিক কথা এই জগতে নেই। সুখ যদি অন্বেষণ করে তাহলে সেই পরজগতের বাস্তব আত্মার যে সুখ সেইটা, আর এই জগতের সুখের ডেফিনেশন এরকম, যে নরকে নাম অপি শান্তি দেহি নাম, হে কৈবল্য পথে আমি এইসব আপনাতে কোনো প্রার্থনা করি। তবে একটা প্রার্থনা আপনার আছে, ন কাময়ে না তদপি অহম কচিত নজত্র যুস্মচ্চরণাম্বুজা সবহ মহত্তমান্তহৃদয়াদ মুখচ্যুত বিধৎস কর্ণায়ুত মে সবর। আমি যেন কোটি কোটি কান প্রাপ্ত হয় আপনার মহাত্মাগণের, সে বিমল সাধুগণের হৃদয়ের অন্তঃকরণ থেকে, যেসব যে অনন্ত আপনার যে হরিকথা বিগলিত হয়ে বেরোচ্ছে সেই সব কথা আমি দুটো কানেতে শুনে তৃপ্ত হতে পারছি না। বিধৎস কারণা ইউথ মে সবার, আমাকে কোটি কোটি কান দিন। স উত্তম শ্লোক মহৎ মুখচ্যুত ভবৎ পদাম্বুজ সুধা কনা নীল স্মৃতিম পুনর্বিস্মৃতহস্তত্ত্ববৎমানাম কুযোগিনাম ন বিতরতি অলম্বরৈ। স উত্তম শ্লোক মহৎ মুখচ্যুত ভগবত পদাম্বোজো সুধাকনা নিলহ স্মৃতিম পুনর্বিস্মৃত তত্ত্ববৎমানাম কুযোগিনাম ন বিতরতি অলম্বরৈ। আরও কি বাত হে উত্তম শ্লোক, আপনার যে চরণ পদ্মের যে কণামাত্র মধু বহন করে যে বায়ু মহৎ ব্যক্তিদিনের মুখ হইতে নিগৃত হয়, ওইটি তো বায়ু, বায়ু ছাড়া তো শব্দ বেরোয় না, এখানে দার্শনিক কথা আছে। আপনার চরণকণকে স্পর্শ করে যে বায়ু প্রবাহিত হয়, অর্থাৎ আপনার মহিমাকে বিস্তার করতে যে বায়ু ব্যবহৃত হয়, যেহেতু বায়ুর গুণ হলো বায়ু, বায়ু শব্দ, আকাশের গুণ কি শব্দ, আকাশের মধ্যে বায়ু প্রবাহিত হয়, তো বায়ুর মধ্যে স্বাভাবিক যে শব্দ স্পর্শ দুটি আমি আগে আলোচনা করেছি, কেউ মনে রাখতে পারে না, স্বাভাবিক সেগুলো আছে। তাহলে এখানে দার্শনিক কথা হলো আপনার চরণকমল যে মধু, তাকে নিয়ে যে সৌগন্ধ সৌকর্য বিস্তার করার একটা ভাব যে বায়ু বয়ে নিয়ে আসছে, সেইটাই তো সাধুগুরু উৎসবে হৃদয়তে দেখে বায়ু সেখান থেকে হরিকথারূপে ঊর্ধ্বগামী হয়, তাই তো। হে উত্তম শোক, আপনার চরণপদ্মের কণামাত্র মধু বহন করে যে বায়ু মহৎ ব্যক্তিগণের মুখ থেকে নির্গত হয়, তা কুযোগীগণেরও পুনরায় তত্ত্বজ্ঞান সম্বন্ধ। যারা কুযোগী, আমি কাতরভাবে সবার চরণ ধরে প্রার্থনা করি সমস্ত জায়গায়, তারা আমার করা কথাটাই খালি দেখে। আমি চাই এখানে সমস্ত যারা এসছেন, যারা আমার আড়ালে আছেন, যারা কোনোদিন আমার কথা শুনেছেন, আমার কথা মানে আমার গুরুদেবের কথা, প্রভুপাদের কথা, আমার কিছু কথা নাই, তাদের প্রত্যেকেরই ভক্তি লাভ হোক, সেই জন্য দৃঢ় কথাগুলো আমি বলতে বাধ্য হই। যে যেখানে আছেন, যারা গৌড়ীয় মঠের বলে পরিচয় দিচ্ছেন, তারা বেশি করে আসতে হবে, কেন গৌড়ীয় মঠের কথা কট্টর কথা আলোচনা প্রায় বন্ধ হয়ে গেছে প্রায়, সেই কথাগুলো এখানে আলোচনা হচ্ছে। আপনাদের কোনো বিদ্বেষের কোনো কারণ নেই, আপনারা এইখানেই আসুন, এখানে এসে এইসব কথাগুলো শুনতে হবে, যাই হোক দুর্ভাগ্য। সেখানে বলছেন অতএব যারা কুযোগী, অর্থাৎ যারা ভ্রান্ত পথে যাচ্ছেন, তাদের ক্ষেত্রে এই প্রার্থনা করছেন পিতু মহারা, তারাও তত্ত্বজ্ঞান লাভ করে কৃতকৃতার্থ হবেন, অতএব আমার আর অন্য বরেতে কোনো প্রয়োজন নেই। এইভাবে পিতু মহারাজ সমস্ত ভগবানের কাছে বর প্রার্থনা করতে গিয়ে এইসব কাতরভাবে অনেক প্রার্থনা করে ফেললেন। এখানে একর্মিংশ অধ্যায়েতে এখানে পিতু মহারাজ এবার প্রজাগণকে বিভিন্ন রকম উপদেশ দিচ্ছেন। পিতু মহারাজ প্রজাগণকে উপদেশ দিচ্ছেন, আমি এ কথা প্রসঙ্গে পূর্বে আলোচনা করেছি, দেশের রাজা যদি ধার্মিক না হন, দেশের রাজা যদি ভক্তিশূন্য হন, তাহলে প্রজাদের আর কিছু করার নেই, প্রজারা সবাই ভক্তিশূন্য হয়ে যান। আর দেশের রাজা সবসময় তার যে প্রজাগণের যত পাপ হয়, সেই পাপের এক ষষ্ঠাংশ ছভাগের এক ভাগ প্রজাকে নিতেই হবে। ঘরের পত্নী যদি ব্যভিচারিণী হন, সেই পত্নীর পাপের ভাগ স্বামীকে নিতেই হবে। নাবালক ছোট বাচ্চা, সেই যদি যেসব পাপ করবে তার ভাগ পিতামাতাকে নিতেই হবে, এগুলো শাস্তে আছে। হরিভক্ত বিলাসে আছে যে গুরুদেব শিষ্যকে বিভিন্ন পাপকার্য থেকে নিবৃত না করতে পারেন, তাহলে শিষ্যের অপরাধে গুরুদেবের অত্যন্ত ভয়ঙ্কর অবস্থা হবে, ভয়ঙ্কর অবস্থা। শিষ্য ব্যভিচার করবে, অত্যাচার করে যা খুশি করবে, গুরু সেগুলো অনুমোদন করে ওরম হয়েই থাকে, এগুলো ক্ষমা করা মানে তাদের তত্ত্বজ্ঞানে প্রতিষ্ঠিত করো, আবার বোঝাও, লক্ষ্য রাখো, তা নাহলে ক্ষমা করা কী ক্ষমা করলে, ক্ষমা করা মানে তাকে নিবৃত করো, এগুলো নিয়ম। এইখানে এবার প্রজাগণকে বিভিন্ন রকম উপদেশ করছেন, পিছু প্রজাগণকে কী করে তোমরা ধর্ম পালন করে ভগবানের ভজন করবে, ভজন করতে করতে যজ্ঞেশ্বর ভগবানের আরাধনা করতে পারবে, তোমরা দৈনন্দিন যে ক্রিয়াকর্ম করবে তার দ্বারা তোমরা কীভাবে ভগবানকে সন্তুষ্ট করবে করতে পারো, তার সমস্ত কথা বলা রয়েছে। কেন, গীতাতেও বলা রয়েছে যারা সধর্ম আচরণ করবেন, সে ধর্ম সধর্ম আচরণের দ্বারা তারা ভগবানকে সন্তুষ্ট করার চেষ্টা করতে হবে। সধর্মে নিধনম সেও পরধর্ম ভয়াবহ, সধর্মতে থেকে নিধন নিধন হওয়া ভালো, কিন্তু তথাপি পরধর্মটাকে গ্রহণ করো না। অবশ্য এই কথার মানেটাকে উপলব্ধি করতে পারলেন কি, এটার বাস্তবিক অর্থ কি? সধর্ম যখন আত্মবিজ্ঞানে আত্মতত্ত্বে প্রতিষ্ঠিত হয়ে যাবেন, ভালো করে খেয়াল করতে হবে এই কথাটার মানে, তাহলে বলে ভগবান ভুল বলেছে। যে আত্মতত্ত্বে প্রতিষ্ঠিত হয়ে গেলেন, যিনি হয়ে গেলেন, তার পক্ষে আর সধর্ম কি, ব্যাস একমাত্র ভগবানের ভজন, আর কোনো কিছু নেই। যিনি আত্মতত্ত্বে সুপ্রতিষ্ঠিত হয়ে গেছেন, তার আর কোনো অন্য ধর্ম নেই। কিন্তু বর্ণাশ্রম ধর্মে থাকাকালীন অবস্থায় জীবের বিভিন্ন বিভিন্ন পূর্বের সংস্কার অনুযায়ী যে সংস্কারটা দাঁড়িয়েছে বর্তমানে, সেই সংস্কার অনুযায়ী কখনো তার মধ্যে ক্ষত্রিয় ভাব দেখা যাচ্ছে, কখনো তার মধ্যে শূদ্র ভাব দেখা যাচ্ছে, কখনো কারোর মধ্যে ব্রাহ্মণ ভাব দেখা যাচ্ছে। এই যে যে যে ভাবগুলো দেখা যায়, সেই অনুপাতেই বর্ণ এবং আশ্রম সেগ্রিগেশন করা হয়েছিল। পরবর্তীকালে এইসব লোকরা সমস্ত তোলপাড় করে দিয়েছে, পরবর্তীকালে এইসব কথাকে বুঝতে পারেনি বা বুঝেছে চালাকি করে ভেঙে দিয়েছে। বাস্তবিক এরকম বিচার ছিল না, এরকম বিচার ছিল যদি ব্রাহ্মণ, একজন বাস্তব ব্রাহ্মণ, তার ঘরেতে যদি একটা ছেলে জন্মায়, তাকে লক্ষ্য করা হতো তার ধান্দাটা কি। না, হরিনাম কীর্তন, হরিনাম কীর্তন, জয় হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ কীর্তন খোল বাজি খোল।